Say Mohan, Lord of the Meen, so far away, for you, so far away, Alhamdulillah. Somebody to Vaira, Baitullah, Ziyarat al-Kore, Masjid al-Nabawi, Ziyarat al-Kore. Aske, Abnadere, Ashubamze, Amar, Potom program. Alhamdulillah, Abnader, Shabde, Aske, Dakakot, Petresi. এটি আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি ব্যাপার যে ভাইয়েরা আল্লাহর দিনের দিকে নিজের ইমানকে নিজের আকীদাকে নিজের আমলকে বিশুদ্ধ করার জন্য এগিয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাদেরকে খুব বেশি ভালোবাসেন যে বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মহব্বত করেন এত বেশি ভালোবাসেন সেই মহব্বতের বান্দাদের সাথে মিলিত হতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহব্বত করেন আপনারা হলেন সেই মানুষ যারা বাপ দাদার অন্তপুজারি থেকে বের হয়ে শিরিক বেদাত মুক্ত হয়ে ইমানকে তাওহীদ ভিত্তিক বিশুদ্ধ ইমান বানানোর জন্য আমলকে বেদাত মুক্ত সুন্নতি আমল বানানোর জন্য যারা আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনে চেষ্টা করতেছেন এবং এক একজন দাঈ ইলাল্লাহ হিসাবে দাঈ ইলা তাওহীদ ইলাল্লাহ হিসাবে আপনারা ময়দানে ভূমিকা পালন করতেছেন এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বেশি মহব্বত করেন সুবহানাল্লাহ আপনারা সেই আল্লাহ পাকের মহব্বতের বান্দা ভালোবাসার বান্দা তাদের সাথে যদি আমরা কিছু সময় কাটাতে পারি আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন তাহলে আপনাদের সাথে সময় কাটানো মানে আল্লাহর মহব্বতের সাথে সময় কাটানো আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদ ঈমান নসিব করুন আমিন বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন আমিন সমস্ত রকমের ফিতনা থেকে সমস্ত প্রকারের মিথ্যা থেকে সমস্ত প্রকারের ষড়যন্ত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সম্মানিত ভাই বোনদেরকে হেফাজত করুন আমিন সম্মানিত ভাইরা সহি আকীদা এই কথা শুনছেন আপনারা অনেকে এখনো শোনেন নাই মনে রাখেন আমার সাথে একটু কথা বলে দেন কথা বললে আমি বুঝবো যে আপনারা কতটুকু জানেন কতটুকু না জানেন তাহলে যে পরিমাণ জানেন ওটা তো আর দরকার নাই যেটা এর পরে জানা দরকার সেটা নিয়ে আলোচনা করবো এই জন্য আমাদের আলোচনা কোন জায়গায় প্রাইমারি লেভেলে কোন জায়গায় সেকেন্ডারি লেভেলে কোন জায়গায় ইন্টারমিডিয়েট লেভেলে কোন জায়গায় ইউনিভার্সিটি লেভেলে বারবার হয় এখন স্টুডেন্ট হচ্ছে প্রাইমারি স্কুলে আমি যদি ইউনিভার্সিটি ক্লাস নেওয়া শুরু করি তাহলে তো স্টুডেন্ট কোনো উপকৃত হবে না স্টুডেন্ট কি কয় টিচার বুঝবে না টিচার কি কয় স্টুডেন্ট বুঝবে না এজন্য কথা বললে বোঝা যাবে যে আপনারা কোন লেভেলে আছেন আলহামদুলিল্লাহ আপনারা সহি আকিদা এই কথাটা শুনছেন সহি আকিদা মানে কি বাংলা বলেন দেখি বাংলায় এটা কি বিশুদ্ধ বিশ্বাস বিশুদ্ধ আকীদা সহি আকীদা মানে সহি মানে বিশুদ্ধ আকীদা মানে আকীদা বিশ্বাস ইমান ইমানের আরেকটা নাম আকীদা আচ্ছা প্রথম কথা আসে আকীদার সাথে আমরা সহি লাগাই দিচ্ছি সহি তো সহি লাগানোর কারণ তাই আমরা তো আকীদা আগে থেকেই আছে বাপ দাদাদের আকীদা আছে না সেই জায়গায় আমরা আবার ধরতেছি সহি আকীদা সহি আবার কি আকীদার ক্ষেত্রে আবার সহি আর আকীদাটা প্রথম বুঝতে হবে আকীদাটা কি তারপরে বুঝতে হবে আকীদা সহি আর বাপে আকীদা মানে আত আত মানে হল বিবাহের আত হয় না নাম শুনছেন না কয় আত্মের অনুষ্ঠান হবে আত্মের অনুষ্ঠান মানে বিবাহের অনুষ্ঠান আত্মানি কি আত্মানি গিরা দেওয়া গিরা দানার ভিতরে মানে একজনের সাথে একজনের বিবাহের মধ্যে একটা ছেলে এবং একটা মেয়ের সাথে গিরা লাগা দেওয়া এজন্য এটাকে বলা হয় আত্মের প্রোগ্রাম আত্মের অনুষ্ঠান আকীদা হলো তাহলে আন্তরিক। এখানে আকীদা হলো একজনের সাথে আরেকজনের ঘিরা লাগিয়ে দেওয়া, এটার নাম আকীদা। তাহলে আকীদা কার সাথে কার ঘিরা লাগানো? আকীদা যদি সহি হয় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহর বান্দার ঘিরা লাগিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ। আর যদি আকীদা বাতিল আকীদা হয়, বেদাতি আকীদা হয়, তাহলে শয়তানের সাথে ওই ব্যক্তির ঘিরা লাগিয়ে দেওয়া। ঘিরাটা দুই দিকে লাগে, এই জন্য আকীদার সাথে সহিটা আসছে না, সহির দরকার ছিল না। আকীদা যদি আকীদাই হইতো, একটাই হইতো, তাহলে সব আকীদা গিরা লাগানো হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহর বান্দা। কিন্তু সব গিরা গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার লাগে না, কিছু গিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার লাগে, আবার কিছু গিরা শয়তানের সাথে বান্দার লাগে। তাহলে গিরা দুই দিকে লাগে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে গিরা লাগানো হয় এটার নাম সহিয়াকে, যদি গিরাটা শয়তানের দিকে লাগানো হয় এটার নাম বাতিল আকীদা। বুঝতে পারছেন আবার? এই জন্য আমরা সহি আকীদা শব্দটা ব্যবহার করি। অর্থাৎ আমাদের আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে, ইমানের মধ্যে এমন এমন কিছু দোষ ত্রুটি আছে, এমন এমন কিছু সমস্যা তৈরি হয়েছে, যেই সমস্যাগুলোর কারণে আমাদের ইমানটা সহি নেই, সুস্থ নেই, অসুস্থ হয়ে গেছে। আমরা কবরে যাওয়ার সময় কি নিয়ে যেতে চাই? জানাজার নামাজে একটা দোয়া আছে, জানাজার নামাজে অনেকগুলো দোয়া আছে, তার মধ্যে একটা প্রসিদ্ধ দোয়া যেটা আমাদের সব বাঙালিরাই জানে, আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না আমাদের মধ্য থেকে যাদেরকে তুমি জীবিত রাখবে, ইসলাম তাদেরকে আপনি ইসলামের উপরে জীবিত রাখুন। তাহলে তুমি একটা পাসপোর্ট নিয়ে কেন পাইছে তার কোনো কথা বলে না, আর সরাসরি তো আয়তে বলে দিলাম জীবনে পাসই থাকবেন কি নিয়ে? ইসলাম নিয়ে দোয়া করতেছে যে আল্লাহ আমি যতদিন আমাদের মধ্যে আমরা যারা বেঁচে থাকবো ইসলাম বেঁচে থাকবো কিসের উপরে? ইসলামের উপরে। আমাদের মধ্য থেকে যাদের মৃত্যু আসবে যখন আমরা মারা যাব, তখন আমাদের মৃত্যুটা দিয়ে ইমানের উপরে। তাহলে বলবেন কি নিয়ে? ইমান। বাসবো ইসলাম নিয়ে, মরবো ইমান। এখন যে ইমান নিয়ে মরবো, যে ইমান নিয়ে মরতে চায়, এই ইমান যদি বিশুদ্ধ না হয়, আপনি সৌদি আরব যাবেন, রিয়াল নিছেন, রিয়াল গুলো বেজাল, জাল জাল রিয়াল। এখন চাই ওখান যখন দোকানে দিছে সবাই কয় এটা জাল, এটা চলবে না, মারপিল, এটা কোনো কাজ নাই, এটা হবে না, জাল টাকা লই বসে দিছে। বিশাল এক সফর, কবর থেকে শুরু করে জান্নাতে পৌঁছা পর্যন্ত অনেক লম্বা রাস্তা, ঘাটে ঘাটে পরীক্ষা, কবরে পরীক্ষা, হাসরে পরীক্ষা, রাস্তায় রাস্তায় ফেরেশতারা খালি জিজ্ঞাসা করবো, টিকিট চেক করবো, পাসপোর্ট চেক করবো। এখন পাসপোর্টেও ভেজাল, টিকিটেও ভেজাল, টাকায়ও ভেজাল, সব ভেজাল। এবার তো রাস্তা রাস্তা ধরা খাইতে হবে। তাহলে ভেজাল ইমান নিয়ে যদি মরি, ভেজাল আকীদা দিয়ে যদি মরি, জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে কাদের মতো ইমান আনতে বলছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ঈমান আনা আমাদের আপনাদের পক্ষে সম্ভব না, নয়, পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আলাইহিস সালামকে দেখছেন, আমরা দেখছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, সিদরাতুল মুনতাহা দেখছেন, সাতটা আকাশ দেখছেন, হাজার হাজার ফেরেশতা দেখছেন, লক্ষ লক্ষ নবী রাসূল দেখছেন, যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত আছে আয়াত দেখছেন, আমি একটি কথা দেখছি, একটাও তো দেখিনি। তাহলে আমি আপনি চেষ্টা করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমান আনা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক কোরআন কারিমে বারবার বলছেন, ঈমান তা আনতে হবে কার মতো? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে যেভাবে সাহাবীরা তোমরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাউ, তাহলেই তারা হেদায়েতের উপরে থাকবে। সাহাবীদের মতো ঈমান যদি হয় তাহলে হেদায়েত, আর ওই রকম ঈমান নিয়ে গেলেই আল্লাহ পাক জান্নাতের সুযোগ পাচ্ছে। وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ, যারা বিশুদ্ধ ঈমান এবং আমলে সালেহ নিয়ে আসবে, أَنَّ لَهُمْ جَنَّاتٍ, তাদের জন্য রয়েছে জান্নাত। তাহলে জান্নাত না গেলে ঈমান লাগবে বিশুদ্ধ, আর আমল লাগবে সালেহ। সালেহ মানে কি? কবুল যোগ্য আমল এরকম বিশুদ্ধ হইতে হবে, বেদাত মুক্ত সুন্নতি আমল হইতে হবে, আমলটাও হইতে হবে বিশুদ্ধ, ইমানটাও হইতে হবে বিশুদ্ধ। এই জন্য ইমানটাকে আমরা বলতেছি সহি আকীদা, যে আমার আপনার ইমানের ভিতরে অনেক অনেক রোগ ঢুকে আছে। আবু জেহেল কি ইমানটা ছিল না কাফের ছিল? সে তার নিজেকে কি মনে করত? সে কিন্তু নিজেকে কাফের মনে করে, সে নিজেকে ইমানদার মনে করত, এবং সে নিজেকে আল্লাহর রাসূল দাবি করত। আবু জেহেল কি দাবি করতো? তার দাবি কিন্তু 100% ঠিক, সে কিন্তু আল্লাহর রাসূল, এটা তো সন্দেহ আছে? সে তো ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, ইসমাঈল আলাইহিসসালামের বংশধর, এই তো বড় বড় নবী রাসূলের বংশধর, তাহলে তো সে আল্লাহর রাসূল ঠিকই আছে। আমাদের বাংলাদেশে আল্লাহর রাসূলের ব্যবসা চলে, খালি নামের আগে আল্লাহর রাসূল লাগাই দিতে পারলে মানুষ দলে দলে আসে আল্লাহর রাসূলটারে একটু দেখি। আজকের যুগে যদি আবু জেহেল নামতো ময়দানে, দেখতে তো লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ আবু জেহেল দেখতে চলে আসে, যে এক আল্লাহর রাসূল আইছে মক্কা থেকে, বিশাল আল্লাহর রাসূল, সে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। আজকে পৃথিবীতে দেখেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর কাউকে পাওয়া যায়, ইসমাঈল আলাইহিসসালামের বংশধর কাউকে পাওয়া যায়, সে তো ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, ইসমাঈল আলাইহিসসালামের বংশধর, সে কিন্তু নিজেকে ইমানদার দাবি করত, সে কখনো নিজেকে কাফের দাবি করে নাই, মুশরিক দাবি করে নাই, এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিলাব ধরে ধরে কান্নাকাটি করছে। বদরের যুদ্ধে যাওয়ার সময় সে বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, অসংখ্য সময় সে সাজদা করছে আল্লাহকে, বাইতুল্লাহ হাজিদের খেদমত করছে, পানি পান করাছে, খাওয়াইছে, অন্যের ব্যবস্থাপনা করছে, আল্লাহর ঘরের সভাপতি সাহেব, তার বিরাট বিরাট উপাধি আছে। আচ্ছা, এই ইমান তাকে জান্নাতে নিতে পারছে না? কেন পারে নাই? সমস্যা কোথায়? এই ইমানটা সহি ইমান ছিল না, ইমানটা ছিল রেজাল ইমান, বাতিল ইমান। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন? এই লোকটাকে মুনাফিকের লিডার, বড় মুনাফিক, কিন্তু লোকটার পাগড়ি আমার পাগড়ির থেকে লম্বা, লোকটার দাড়ি আমার দাড়ির থেকে লম্বা, লোকটার চেহারা ছিল দেখলে বিরাট আলাদা মনে হইত, নবী সালামের পিছনে সালাত আদায় করত, নবী সালামের সাথে জিহাদে হয়েছে, হাজার হাজার টাকা লক্ষ কোটি টাকা সদাকাও করছে, হয়েছিল এমন কোন আমল নাই যেটা আব্দুল্লাহ ইবনে উবাই করে নাই, এমন কি নবী সালামের জামাটাও সে পাইছে, নবী সালামের জামাটা গায়ে দিয়ে তাকে দাফন করছে। এই লোক কি জান্নাতে যাবে? না। কেন যাবে না? এই লোকের সমস্যা কোথায়? এই লোকের ইমানটা ভেজাল ইমান, নেফাকে ইমান, মুনাফিকে ইমান, এই লোকের ইমানের মধ্যে নেফাকের রোগ ছিল, ইমানটা সহি ছিল না। ইমানটা সঠিক না থাকার কারণে এই লোক হয়ে গেছে জাহান্নামী, সব আমল করিও জাহান্নামী। এজন্য আমার সম্মানিত ভাইরা, ভূমিকার মধ্যে আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো, আমরা বাংলাদেশে যে দাওয়াতের কাজটা করি এটা সহি আকিদার দাওয়াত। সহি আকিদা এই জন্য যে আমাদের ভাই বোনদের আকিদার মধ্যে ভেজাল ঢুকে আছে, শেরেক ঢুকে আছে। শেরেক সবচেয়ে বড় রোগ যেটা ইমানের রোগ, এটার নাম শেরেক। ওই শেরেকটা রন্ধ্র রন্ধ্র ঢুকে আছে। এই জন্য শেরেক মুক্ত হওয়ার জন্য আমরা আমাদের ভাই বোনদেরকে সহি আকিদার দাওয়াত, শেরেক মুক্ত তাওহিদি ইমানের দাওয়াত। আমাদের স্লোগান হলো দুইটা, কয়টা বলা না দেখি, কয়টা? এক নম্বরটা হলো শেরেক মুক্ত তাওহিদি ইমান, বলেন এক নম্বরটা কি? দুই নম্বরটা হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। দুই নম্বরটা কি? বেদাত মুক্ত সুন্নতি আমল। আমাদের আন্দোলন, আমাদের দাওয়াত, আমাদের কথাবার্তা এই দুইটা কেন্দ্রিক, শেরেক মুক্ত তাওহিদি ইমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। তাহলে আমাদের দাওয়াতের সাথে কোন ব্যক্তির কোন সংঘাত আছে? কোন দলের বিরুদ্ধে? কোন ব্যক্তির বিরুদ্ধে? কোন আলেম ওলামার বিরুদ্ধে? কোন মুসলমানের বিরুদ্ধে? আমরা কারো বিরুদ্ধে না, আমরা সবার পক্ষে, সবাইকে মহব্বত করি। আমরা হলাম শিরকের বিরুদ্ধে, বেদান্তের বিরুদ্ধে। শেরেক যেখানে আছে, বেদান্ত যেখানে আছে, সেখানে আমরা নাই। আমরা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। তাওহীদ যেখানে আছে আমরা সেখানে আছি, সুন্নত যেখানে আছে আমরা সেখানে আছি, আলহামদুলিল্লাহ। এটাই কে বলা হয় আর দাওয়া আর সালাফিয়া। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই 1400 বছরে সালফে সালেহীন যে দাওয়াতটা দিয়েছেন এটাই এই দাওয়া। সবার মানহাজ হলো এই দাওয়াত, যে মানুষকে তারা কখনো কারো বিরুদ্ধে দাওয়াত দেন নাই। দাওয়াত ছিল শিরকের বিরুদ্ধে, দাওয়াত ছিল বিদআতের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। এটা সবসময় মাথায় রাখবে। এই জন্য সহজে কোন ভাইয়ের সাথে, দেশের কোন আলেম ওলামার সাথে আপনি কোনো সংঘাতে যাবেন না, কোন ঝগড়াতে যাবেন না, কোন বাহাসে যাবেন না, কোন ধরনের তর্ক বিতর্কে যাবেন না। এই তর্ক বিতর্কে গিয়ে বাহাসের নামে মুরগির লড়াইতে গিয়ে শুধু সময়ের ক্ষতি হবে, তারপরে মানুষের মধ্যে বিবাদ হিংসা বৃদ্ধি পাবে, সমাজে হিংসার আগুন জ্বালানো হবে, জঙ্গিবাদকে উস্কানো হবে। এর দ্বারা তাওহীদেরও কোনো লাভ হবে না, সুন্নতেরও কোনো লাভ হবে না, এবং এই ঝগড়া দাবির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন না, খুশি হবেন ইবলিস। এই জন্য আপনারা তার সাথে আমরা ঝগড়া করার দরকার থাকবে। আমরা বিরুদ্ধে শিরকে, আমরা বিরুদ্ধে বেদাতে, কোন ব্যক্তির তো বিরুদ্ধে না। আমি তো মসজিদের ইমাম সাহেবের বিরোধী না, আমি তো কোন পীর সাহেবের বিরোধী না, কোন আলেম ওলামার বিরোধী না, তো তার সাথে আমি কেন ঝগড়া করতে যাবো আর বাহাস করতে যাবো, কোন আদালত করতে যাবো, এসব লড়াই করতে যাবো? আমার বিরোধিতা হবে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। আমি হলাম তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। এটা খেয়াল রেখে আপনারা এই সরিয়া কিতার দাওয়াত দিবেন। দ্বিতীয় কথায় আসি আমরা, আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা, আমাদের বিষয় তো অনেক, তো সব বিষয় তো আমার প্রশ্ন আলোচনা করা দরকার, আরো ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। যে কথাটা আমরা বলতেছি এই কথাটার একটু ব্যাখ্যা করব, যে আমাদের দুই দফা আন্দোলন, দুই দফা দাওয়াত। এক দফা হলো শেরেক মুক্ত তাওহিদি ইমান, দ্বিতীয় দফা হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। তাহলে এগুলো আমাদের বোঝা দরকার, এটা আমাদের কি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, আমাদের মাকসাদ কি, আমরা কোন জায়গায় পৌঁছতে চাই, আমাদের টার্গেট কি, এটা বুঝতে হবে। এটা না বুঝতে আপনি সমাজের দাওয়াতের কাজ কিছুই করতে পারবেন না, বড় অহেতুক সমাজে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বেদাত মুক্ত সুন্নতি আমল, এখানে আমরা কয়েকটা জিনিস আলোচনা করবো। সুন্নত কি, বেদাত কি, সুন্নতের উপরে আমল করলে কি লাভ, বেদাত ভিত্তিক আমল করলে কি ক্ষতি। এরপর আমরা কয়েকটা উদাহরণ দিব আমাদের দেশে প্রচলিত, যে সুন্নতের সাথে ইবাদতের মধ্যে আমলের মধ্যে কিভাবে বেদাত ঢুকে আছে এগুলো আমরা কিভাবে বের করব। আর সর্বশেষ আপনাদের প্রশ্ন উত্তর থাকবে, আপনারা লিখিত ভাবে প্রশ্ন দিবেন, বেশি প্রশ্ন দরকার নাই, যেটা একেবারে জরুরি জানা দরকার এরকম প্রশ্ন দিবেন। কিছু প্রশ্ন আছে কখন প্রতিদিন প্রশ্নকালে আসতেই থাকে আসতে থাকে, তো ওগুলো প্রতিদিন পড়ার দরকার নেই, যে প্রশ্নগুলো আমাদের জানা দরকার যেগুলো আমাদের উপকারে আসবে এইরকম জরুরি প্রশ্ন থাকলে সেগুলো লিখে দিবেন। প্রথমে আসি আমরা সুন্নত কাকে বলে বেদাত কাকে বলে, সুন্নতের বেদাতটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন ইবাদত, ইবাদত কেমনে করতে হয় এটা শিখাইছেন কে? এবং আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন ওই কারণে তিনি আমাদেরকে আল্লাহর ইবাদত গুলো আমল গুলো শিখাবেন, শেখানোর জন্যই বাস্তবে দেখা যাওয়ার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ পাক শুধু কিতাব একটা দিয়ে দিলে হতো যে ধরো কিতাব এটা নাও এটা পরিপরি সবাই আমল করি এটা দিলেও হতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কিতাব না দিয়ে কিতাবের সাথে একজন নবীও দিয়েছেন রাসূলও দিয়েছেন, এজন্যই যে তিনি কিতাবের যে আমলগুলোর কথা বলা হবে এই আমলগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বাস্তব রূপ তিনি দেখাই দিলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে কারিম আল্লাহ পাক বলছেন ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপরে যে ওহি নাযিল করা হয় দুনিয়ার মানুষের জন্য যা নাযিল করা হয় এই যিকিরটা আমি আপনার উপরে জন্য নাযিল করি লিতুবাইয়িনা লাহুম, আপনি দুনিয়ার মানুষদেরকে এটার ব্যাখ্যা করে বুঝাই দিবেন বয়ান করে দিবেন। সোহান কোরআনের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্যে প্রত্যেকটা আয়াতে আপনি ব্যাখ্যা করে করে মানুষদেরকে বয়ান করে করে বুঝাই দিবেন। এজন্য আল্লাহ কোরআনে কারিমে শুধু বলে দিছেন ওয়া আতিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো যাকাত আদায় করো। এখন সালাত কেমনে কায়েম করবেন এটা আল্লাহ পাক বলছেন কোরআনে, আপনি সালাত আদায় করবেন সালাত কায়েম করবেন, আল্লাহ পাক বলছেন যাকাত আদায় করো, যাকাতটা কেমনে আদায় করবেন এটা দেখা দিবে কে? আল্লাহ পাক সূরা নাহলের 44 নম্বর আয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু ক্ষমতা দিয়ে দিচ্ছেন এটা দেখা যাওয়ার দায়িত্ব আপনার, আপনি দুনিয়ার মানুষদেরকে এটা দেখাই। ঠিক একইভাবে আল্লাহ পাক বলছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে হজ পরিপূর্ণ করো উমরা পরিপূর্ণ করো। হজ কেমনে করবেন উমরা কেমনে করবেন আল্লাহ পাক বিস্তারিত কোনো বর্ণনা দেন নাই, দায়িত্বটা দিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সমস্ত আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নির্দেশ দিয়েছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন তিনি বুঝাই দিবেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদতটা সেই আমলটা যেভাবে বুঝাই দিছেন শিখাই দিছেন এটার নাম হলো সুন্নাত। এটার নাম কি? সুন্নাত। এটার নাম সুন্নাত, এটাই নবীর আদর্শ, এটাই নবীর শিক্ষা। এমন কোন আমল এমন কোন কাজ পৃথিবীতে পাইবেন না যেটা শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় যে সুন্নাত আমরা যে দাওয়াতের কথা বলতেছি এটা হাদিসের ভাষায় সুন্নাত, এটা প্রেক্ষি সুন্নাত না, এটা আবার খেয়াল রাখতে হবে। পুরাটাকে বলা হয় সুন্নাত। এজন্য আমাদের দেশে একটা জিনিস নিয়ে বিতর্ক আছে, দাড়ি রাখা সুন্নাত না ফরজ? কি আপনারা বলেন তো দাড়ি রাখা কি? দেখেন আপনাদের মধ্যে কত একটা লাভ, কেউ কয় সুন্নাত কেউ কয় ওয়াজিব ফরজ কেউ কয় না তাহলে আমি কইছি কেউ বলছে কি সুন্নাত আর কেউ বলছে ওয়াজিব আমি বলছি ফরজ এক কোনটা ঠিক আমি কইছি এই জন্য ঠিক আমি বললে তো সব ঠিক এটা তো ঠিক না তিনটাই ঠিক বলেন যে তিনটাই ঠিক তিনটাই ঠিক তো বলে সাইড তিনটা কারণে একসাথে ঠিক হয় ঠিক হলে একটা না হয় আমাদের দেশের অনেকের মধ্যে এরকম প্রশ্ন থাকে বা ঠিক হলে একটা না ঠিক তিনটা কারণে ঠিক হয় তিনটাই ঠিক আপনি সুন্নাত বলছেন এটা আপনি হাদিসের ভাষায় সুন্নাত বলছেন ফেকের ভাষায় নয় সে ভাই এরা ওয়াসিফ বলছেন ফেকের ভাষায় বলছেন কিন্তু কয়েকজন ইমামের মতো ওয়াসিফ বলছেন আমি যেটা ফরজ বলছি এটা ফেকের ভাষায় ফরজ এটা চোখ সারা পৃথিবী সারা কয়েকজন আলেমের মতামত বুঝতে পারছেন কথাটা এটা ঠিক আছে সুন্নত মানে নবী সাল্লামের পুরা জিন্দেগি সকল কাজ সুন্নত নবী সাল্লাম নামাজ পড়ছেন নামাজ পড়া সুন্নত কি বলেন তো বলে নামাজ পড়া সারাদিন চলি ফরজ আপনি কোন সুন্নত নবী সাল্লাম পড়ছেন এই জন্য সুন্নত কিন্তু এটা ফেকের হুকুম আহকামে শরীয়ত যখন যাবে তখন শরীয়তের মানদণ্ড হয়ে যাবে এটা ফরজ ফরজ আবার দুই রকম ফরজে আইন ফরজে কেফায়া কিন্তু এটা সুন্নত নবী সাল্লাম করছেন সুন্নত নবী সাল্লাম হজ করছেন এটা হজ করা সুন্নত এটা হজ করা সুন্নত হজ করা ফরজ এটা কেউ যদি বলে সুন্নত এটাও ঠিক আছে এটা হাদিসের ভাষায় সুন্নত হাদিসের ভাষায় নবী সাল্লামের পুরা তরিকা পুরা আদর্শ পুরা পদ্ধতি পুরা তরিকা সবটাকে বলা হয় সুন্নত এই সুন্নতটাই ফেকের ভাষায় গিয়ে ফরজে আইন ফরজে কেফায়া ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদা মুস্তাহাব নফল মুবাহ বুঝতে পারছেন এই সুন্নতটাই আট প্রকার হয়েছে ফেকের মধ্যে গিয়ে তাহলে যিনি ওয়াজিব বলতেছেন তারটা ফেকের ভাষায় ওয়াজিব যিনি ফরজ বলতেছেন এটা ফেকি ভাষায় ফরজ কিন্তু হাদিসের ভাষায় সুন্নত এবার সুন্নত বুঝতে পারছেন আমরা যে সুন্নতের কথা বলতেছি বেদাত মুক্ত সুন্নতি আমল এটা কি ফেকের সুন্নত না হাদিসের সুন্নত আচ্ছা এর মধ্যে আরেকটা কথা বলেন কেউ কেউ বলেন যে আমরা হাদিস মানি না আমরা খালি সুন্নত মানি হাদিস আলাদা সুন্নত আলাদা হাদিস আর সুন্নত আলাদা না একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গ ভাবে জড়িত অনেক মুহাদ্দিসিনে কেরাম যুগে যুগে বলছেন হাদিস যেটা সুন্নত সেটা সুন্নত যেটা হাদিস সেটা মানে হাদিসের আরেক নাম সুন্নত সুন্নতের আরেক নাম হাদিস আবার কেউ কেউ এটাকে ভাগ করছে বলছে যে হাদিসটা সুন্নতের থেকে ব্যাপক হাদিসটা আম সুন্নতটা খাস হাদিস বললে কোরআনকেও বোঝায় সুন্নতকেও বোঝায় দুটাকে হাদিস বলা যদি হাদিস বলা হয় কোরআনকেও হাদিস বলা হয় কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ কোরআনকে হাদিস বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা এখানে হাদিস মানে কোরআন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস এখানে আহসানাল হাদিস মানে কোরআন অসংখ্য আয়াতে আল্লাহ ফাবিআইয়্যি হাদিসিম বাদাহু ইউমিনুন এখানে হাদিস মানে কোরআন কোরআনের আরেক নাম হাদিস একটা হলো হাদিস হাদিসে সুবহানাহু ওয়া তাআলা আর একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা আল্লাহ হাদিস আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটেই হাদিস এজন্য হাদিসটা আম কেউ যদি বলে যে আমি হাদিস মানি তার অর্থ হলো তিনি কোরআনও মানেন সুন্নাহও মানেন আর কেউ যদি বলেন যে আমি সুন্নাত মানি এখানে শুধু সুন্নাতের মধ্যে কোরআন হাদিস আসবে সুন্নাত কোরআন আসবে না কথাটা বুঝতে পারছেন এজন্য হাদিসটা আম আর সুন্নতটা খাস তাহলে আমরা কি হাদিস মানি না সুন্নত মানি দুটাই মানি কোনটা অস্বীকার করি না আমরা হাদিস মানি সুন্নত মানি আর যারা বলেন যে আমরা সুন্নত মানে হাদিস মানে না তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহির একটা বিশাল অংশকে বাদ দিয়ে দেন কারণ হাদিস যেগুলো সহি হাদিস এগুলো সবগুলাই ওহির একটা হাদিস অস্বীকার করলে সহি হাদিসকে আপনি ওহির একটা অংশকে অস্বীকার করলেন তো কেউ যদি বলেন আমরা হাদিস মানি না তাহলে তিনি ওহি অস্বীকার করেন আর হাদিস বলতে টোটাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাওলি ফেলি তাকরিরি সবগুলাই হাদিস మనం నవస్తుతం కొల్చెన్ ఎటో హదీస్ నవస్తుతం కొల్చెన్ ఎటో హదీస్ నవస్తుతం ఓమోదన్ దిసెన్ ఎటో హదీస్ ఆ సున్నత్ బల్లె నబీ సల్లల్లాహు అలైహి వసల్లం కొల్చెన్ ఎటా సున్నత్ కౌలి আর তাকরিরি আসবে না যদি সুন্নাত বলেন শুধু কাওলি আর তাকরির শুধু ফেলি আসবে কাওলি তাকরিরি আসবে না এজন্য হাদিস ব্যাপক আম আর সুন্নাত হল খাস তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এখানে তো বলা হয়েছে সুন্নাহ আহলুল হাদিস বলা হয়নি বলা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এবার কি বলবো বলে এখানে তো হাদিস নাই আমাদের আগে যেহেতু আহলে সুন্নাত এখন আমরা আহলে হাদিস কেমনে বলবো এবার কাছে বসছেন না এগুলো নিয়ে অনেক সম্মানিত ভাই অনেক সম্মানিত বক্তা সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করে আমরা বলি যে ভাই এক জিনিসের অনেক নাম আছে আমাদের দেশে লাউ আছে না লাউ রে কেউ লাউ বলে অধুও বলে আরো বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে বাংলা গুরু ওটের ওটের আরবি সত্তরটা আছে ওট আছে না ওট ওটের আরবি সত্তরটা আরবি শব্দ আছে খালি ওটের ওটকে বোঝানোর জন্য আরবের কবিরা যে শব্দগুলো ব্যবহার করেছেন সত্তরটা শব্দ আছে যেটা দিয়ে ওট বোঝায় আমরা বলি যে ভাই এই সবগুলা হলো লাউয়ের বদু মানে আহলুল হাদিস আহলুস সুন্নাহ এগুলা লাউ আর বদু জিনিস একটা কত শব্দ দুইটা এ তো জিনিস একটাই আহলুল হাদিস বলতে তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসারী কোরআনের অনুসারী আর আহলুস সুন্নাহ বলতে তিনিও কোরআনের অনুসারী সুন্নাহ অনুসারী আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এটা কিন্তু সাহাবায়ে কেরাম নাম দেন নাই পরবর্তীতে এসে নাম দেওয়া হয়েছে পরবর্তীতে এই জন্য নামটা দেওয়া হয়েছে এটা আকিদার সংগঠন আহলুস সুন্নাহ ওয়াল জামাআ ফেকি মাযহাব না আকিদার মাযহাব এই নামটা দেওয়া হয়েছে যাদের আকিদা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের আকিদা তারা আহলে সুন্নাহ আর জামাত মানে জামাতে সাহাবা যাদের আকিদাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবাদের মতো তাদেরকে বলা হয় আহলে সুন্নাহ ওয়াল জামা এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তেওঁ তো একটা কথা বলছেন অনেকে আমাদের দেশে ছোট ছোট বিভিন্ন দল আছে না এই দলের আবার তেহত্তরটি ব্যাখ্যা করে দেখো কতবার তেহত্তর দল হয়ে গেছে এটা হলো হাদিসের বিকৃত ব্যাখ্যা ভুল ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তেহত্তর ভাগের বিভক্তি কথা বলছেন এটা আকিদার বিভক্তি আমলের বিভক্তি না কথাটা বুঝতে পারছেন এটা আকিদার শ্রেণী বিভাগ আকিদার ক্ষেত্রে তেহত্তর ভাগের বিভক্তি হবে সেখানে এক বাক্যে নবী আবার তেহত্তর মানে গণা গণা তেহত্তর না তেহাত্তর মানে অসংখ্য ভাগে বিভক্ত হবে আরবি বাগদারা না বোঝার কারণে আমরা অনেক সময় মনে করি গোনা গোনা তেহাত্তর অনেক অঙ্ক মিলায় আবার মনে করে তেহাত্তর আল্লাহ রসুল বলছে তেহাত্তর ভাগ হয়ে গেছে এটা হলো আকিদার বিভক্তি আমাদের বিভক্তি না সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামা এটা আকিদার মাযহাব আকিদার সংগঠন আপনারা কি মাযহাব মানেন না অনেকে কয় না মাযহাব মাযহাব মানেন না কেন মাযহাব আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামা আকীদার মাযহাব আকীদার মাযহাব কি আহলুস সুন্নাহ আকীদার আর কয়েকটা মাযহাবের নাম বলেন আর কয়েকটা মাযহাবের নাম বলেন দেখি মাযহাব শিয়া শিয়া আকীদার একটা মাযহাব খারেজি আকীদার একটা মাযহাব মুতাজিলা আকীদার একটা মাযহাব জাবরিয়া একটা মাযহাব কাদরিয়া একটা মাযহাব রাফেজি একটা মাযহাব কতগুলো মাযহাব আছে আমরা সেখান থেকে কোন মাযহাব অনুসরণ করি আহলুস সুন্নাহ ওয়াল জামা তাহলে আমরা কি মাযহাবি না লা মাযহাবি অবশ্যই মাযহাবি মাযহাব বলো করি আহলুস সুন্নাহ ওয়াল জামা আমাদের আকীদার মাযহাব মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামা কেউ যদি আমাদেরকে আপনাদেরকে বলে যে লোক না মাযহাবি সাথে সাথে বলবেন ভাই আমি আকীদার মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাত অনুসরণ করি এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেক নাম হলো আহলুল হাদিস আহলুল হাদিসের আরেক নামই হলো সহিহ আকীদা এটার আরেক নামই হলো আকীদায়ে সালাফিয়া জিনিস একটা সব লাউ আর বদু শব্দ ভিন্ন ভিন্ন কিন্তু জিনিস সবগুলা একটাই মূল কথা হলো আমার আকীদাটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার মত, আমার আকীদাটা হবে সাহাবায়ে কেরামের আকীদার মত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সবগুলো জাহান্নাম যাবে ইল্লা বিল্লাহ ওয়াহিদা, একটা ফেরেশতা শুধু জান্নাতে যাবে, সেটা কারা? নবী সাল্লাল্লাহু যদি বলে দিতেন এদের নাম হবে অমুক, এদের নাম হবে অমুক, হইলে দেখতেন তো সবাই এখন ওই নামটা ব্যবহার করতো, ওই সাইনবোর্ড লাগাই দিত। নবী সাল্লাল্লাহু কোন নাম বলেন নাই, নবী সাল্লাল্লাহু বলছেন মা আনা আলাইহে ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবিয়া যেই আকীদার উপরে আছি এটাই হলো সহি আকীদা, সহি মাতা ওইটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুতরাং এগুলা নিয়ে ফেরকাবাজি করা যে আমরা আহলে সুন্নাহ আহলে হাদিস না, আমরা আহলে হাদিস আহলে সুন্নাহ না, আমরা সুন্নত মানে হাদিস মানে না, হাদিস মানে শুধু, এগুলা হলো খামাখা সমাজের মধ্যে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি, মানুষের মধ্যে দলবাজি সৃষ্টি করা, ফেরকাবাজি সৃষ্টি করা, মানুষকে বিভ্রান্ত করা। আমরা বলি যে সবগুলাই এক জিনিস, সবগুলোর গোড়ার কথা যে আমার আকীদা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এবং সাহাবায়েরা মা আনা আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে সব সুন্নি, কি সুন্নি না, শিয়া আছে এই দেশে, খারেজি, মুতাজিলা, জাবরিয়া, কাদেরিয়া, তা আমরা তো এই দেশে সবাই এক দলের মানুষ, এক মাজহাবের মানুষ। অথচ দেখেন এক মাজহাবের মানুষ এক দলের মানুষ, একজন আরেকজনের কয় ইহুদি দালাল, কয় খ্রিস্টান দালাল, কয় ফাসে মুনাফে, একজন আরেকজন কত ভাষায় গালি গালাজ করে, নাউজুবিল্লাহ, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, সেবাবুল মুসলিম কুসুক, কোন মুসলিমকে গালি দেওয়া ফাসে নেই, কুফুরুন, মুসলিমকে হত্যা করা কুফরি, অথচ মুসলিমকে অহরহ গালি দেওয়া হচ্ছে। অথচ তার আকিদাও আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, আমার আকিদাও আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। চলো সুন্নাহ বুঝছেন তো, সুন্নাহ চা এবার আসেন বেদাত, বেদাত মুক্ত সুন্নতি আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা যেভাবে করেছেন সেটার নাম কি, সুন্নাহ। সেই আমলটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে একটু বেশি হয় অথবা একটু কম হয়, তখন এটার নাম কি, সোজা হিসাব একবার বাংলা হিসাব, যদি আমার আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় এটার নাম সুন্নাহ, যদি আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয় এটার নাম বেদাত। বেদাত কিসের মধ্যে হয়, আমলের মধ্যে নাকি আমলের উপকরণের মধ্যে, এটা অনেকবার বুঝেন না। অনেকে বলেন যে তুমি বলতেছো রাসূলের যুগে না থাকলে বেলা, তো এই যে প্যান্ট শার্ট করতেছে এগুলো কি রাসূলের যুগে ছিল, এতে পাকা মসজিদ বানাইছো এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল নাকি, এই মাইকে কথা বলতেছো এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল নাকি, এই চেয়ারে টেবিলে এভাবে বসছো এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল নাকি, এই পাগড়ি পরছো এরকম কাপড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল নাকি, কি বলেন? তো কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফের নকতা জয় জবার এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল নাকি, বাংলা বখারি পড়ো, বাংলা বখারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল নাকি, এগুলো তো সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নাই, তাহলে এগুলো বেদাত হয় কেমনে, তাহলে তো এগুলো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবে নব্বত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানতেন, আল্লাহ আমার কোডির মাধ্যমে জানাইছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করে তাহলে বেদাত হয় আমলের মধ্যে, আমলের উপকরণের মধ্যে বেদাত না। মান আমিলা আমালান, যে এমন কোন আমল করে তাহলে বেদাতের সম্পর্ক আমলের সাথে, এগুলোর সাথে বেদাতের সম্পর্ক না, বেদাতের সম্পর্ক শুধু কিসের সাথে, আমলের সাথে। মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমাদের আমলের ক্ষেত্রে আমাদের সুন্নতের ভিতরে ইবাদতের ভিতরে, ফি আমরিনা মানে ফিল ইবাদা, ফি ইবাদাতিনা আমাদের ইবাদতের ভিতরে, তাহলে বেদাতটা হয় ইবাদতের ভিতরে, ইবাদতের বাহিরে ইবাদতের জন্য বেদাত হয়, মাইকেটা ইবাদত না, এটা ইবাদতের জন্য ইবাদতের উপকরণ, আমাদের উপকরণ, তারপরে ফেলে গুণা এবাদতের জন্য, এগুলো এবাদত না, এগুলো আমল না। বিল্ডিংটা এবাদতের জন্য, এটা এবাদতের ভিতরে না। বুখারী বাংলা পড়ি, এটা দিন শিখার জন্য, এটা দিনের ভিতরে না, এটা এবাদতের ভিতরে না। কোরআনে কারিমের নুকতা, জের, জবর, এগুলো দিন বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন শিখার জন্য, এগুলো আমলের ভিতরে না। বুঝতে পারছেন? এইরকম হাজার হাজার আছে যেগুলো দিনের ভিতরে না, আবাদতের ভিতরে না, এইগুলোর সাথে বেদাতের কোন সম্পর্ক নাই। বেদাতের সম্পর্ক হবে সলাতের সাথে, মসজিদের সাথে বেদাতের সম্পর্ক না। যদি আমার নামাজের ভিতরে এমন কিছু করি যেটা আমার আসল করেন নাই, সেটার নাম বেদাত। কিন্তু নামাজের জন্য আমি প্যান্ট লাগাইলাম, মেশিন লাগাইলাম, বিল্ডিং করলাম, এটার সাথে বেদাতের কোন সম্পর্ক নাই। তাহলে আমরা বেদাত পাইলাম যে শুধুমাত্র এবাদত কুলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন সেটা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতির বাইরে গেলে সেটার নাম বেদাত। এবার আসেন, বেদাত মুক্ত সুন্নতি আমল করলে লাভটা কি, না করলে ক্ষতিটা কি? বেদাত মুক্ত সুন্নতি আমল যদি করি তাহলে এক নম্বর লাভ হলো আল্লাহর মহব্বত কি আপনারা চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল দুনিয়ার সমস্ত মানুষকে এই ঘোষণাটা দিয়ে দিন, এই বিষয়টি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, ভালোবাসো। একজন মুমিন সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসা হলো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে। এই ভালোবাসার মাধ্যমটা কি, কেমনে ভালোবাসতে হবে? তাত্তাবিউনি। যদি দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের সুন্নতে ইত্তেবা করো, আমার রাসূলের সুন্নতে অনুসরণ করো। রাসূলের সুন্নতে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, এটা করলে আল্লাহকে ভালোবাসা হবে। আর রাসূলের সুন্নত অনুযায়ী যদি আমল করি তা আল্লাহ কি কি পুরস্কার দিবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। সুন্নত অনুযায়ী আমল করবেন, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করবেন। তাহলে আল্লাহর মহব্বত পাইতে হলে সুন্নত অনুযায়ী আমল, বেদাতি আমল করলে আল্লাহ মহব্বত করবেন। আমলটা করতে হবে কার মত? নবী সুলতানের সুন্নতের আলোকে, নবী সুলতানের মত। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিবে। যদি বলেন, বান্দা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, তোমাকে আমি মহব্বত করি, এর থেকে বড় পাওনা কি আমাদের মাথায় আর কি আছে? আল্লাহ যদি বলেন, এই এদিকে আসো আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল খালেক, এদিকে আসো, আমি তোমার সব গুনাহ মাফ করে দিছি, তোমাকে আমি মহব্বত করি, বাস আর কি দরকার কি আমাদের মাথায়? তাহলে আল্লাহর মহব্বত পাইতে হলে, গুনাহ মাফ পাইতে হলে শর্ত কি? সুন্নতের ইত্তেবা, সুন্নতের অনুসরণ। সুন্নতি আমল ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া, গুনাহ মাফ হওয়া সম্ভব না। সুন্নতের বাহিরে আমল করলে আল্লাহ পাক কোনো আমল কবুল করেন না। আল্লাহ পাক সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, বালা তুবদিলু আমালাকুম তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না আমল কেন বাতিল হবে যদি ওই আমলটা রাসূলের মত না হয় রাসূলের মত আমল না হলে আমলটা বাতিল তাহলে আমল যদি ঠিক রাখতে হয় বাতিল না করতে হয় কিভাবে আমল করতে হবে কথা বলা না সুন্নাত অনুযায়ী আমল করতে হবে সুন্নাতের এতবা করতে হবে সুন্নাতের এতবা করলে আরেক পুরস্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করা মানে কার আনুগত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুযায়ী যদি আমল করা হয় ওই আমলটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে এজন্য আল্লাহ পাক বলেছেন মা ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে সে মূলত আমি আল্লাহর আনুগত্য করে রাসূলের আনুগত্য মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আমার রাসূল তোমাদেরকে যা কিছু ধারণ করতে বলেন গ্রহণ করতে বলেন পড়তে বলেন বলছিলেন যে আল্লাহ লানত ওই সকল মহিলাদের উপরে যেই নারীরা বর চুলা লাগায় যেই নারীরা গ্রুপ লাগ করে যেই নারীরা দাঁত চিকন করে দাঁত সরু করে তখন এক মহিলা আসি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ধরলেন তুমি যে এই হাদিসটা পড়ছ এইরকম কোন কথা তো কোরআনে নাই আল্লাহ তো এরকম বলেন নাই তো আল্লাহ যদি এরকম নিষেধ না করে তো তুমি এখানে কথা পাইলে কই আল্লাহ লাভ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন এই সূরা আল হাসরের 7 নম্বর আয়াতটা শুনাই দিলেন শুনাই দিয়ে বলে শোনো এটা কোরআনে আছে আর কোথায় আছে দেখাও সুবহানাল্লাহ দেখেন ওই যুগের আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ মানে ওই যুগের সাহাবায়ে কেরামের বড় আলেমদের একজন প্রথম সারির আলেম আর মহিলা যাই ধরছে আর আমাকে আয়াত দেখাও আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু মহিলাকে ধরায় এই মহিলা তুমি কোরআনে কি বুঝো হ্যাঁ বাংলা বলেই কোরআন বুঝতে আছে বাংলা বুখারি পড়ে আবার কোরআন বুঝতে আছে মাদ্রাসায় কদিন পড়ছ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে দলিল জানতে চাইছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শোনো এটা কোরআনে আছে কোথায় আছে সূরা আল হাসরের 7 নম্বর আয়াত পড় কি পড়বা আমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন সেটা ধরো যা নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো তা আল্লাহ রাসূল বলছেন এটাই কোরআনের কথা রাসূল যেটা বলেন সেটা কোরআনের বাইরে না সেটা আল্লাহরই কথা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুঝাই দিলেন এটাই ছিল ওলামায়ে কেরামদের আখলাক সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই যুগে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরা হলেন ওই যুগের সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় আলেম সে বড় আলেমের যে মহিলাও ধরে ফেলতে পারে এটা মহিলার দমক দিয়ে তোড়া না আর আমাদের দেশে মসজিদে একটা ইমামতি করে দুপুরবেলা ইমামতি আছে সন্ধ্যা ইমামতি নেই দুপুরে দেখবেন যে ইমাম সাহেব বিরাট মুক্তি সাহেব আসরে তাই দেখবেন যে আপনার মতো মুসল্লি ইমামতি চলে গেছে এক অর্থ পড়ালে আরেক অর্থে যান ইমামতির নিশ্চয়তা নাই আল্লাহ পাক যদি এই মানুষগুলার দুনিয়ার ক্ষমতা দিত জমিনের ক্ষমতা দিত মনের সব মারি একদিনে বাংলাদেশ থেকে বাইর করে দিত এই জন্য আল্লাহ পাক এদেরকে আমাদেরকে কোনো ক্ষমতা দেয় না আল্লাহ জানেন আমাদের অবস্থা এজন্য আমাদের ক্ষমতা হল জোহরে ইমামতি আছে আসরে নাই এই একটু ক্ষমতা পাই মসজিদের দাঁড়াইছে হুমকি ধমকি মারে মনে হয় যে দুনিয়া উল্টাইবে আল্লাহর বান্দাদেরকে মসজিদ থেকে বাইরে করে দেয় আর আমার পিছনে কিছু আমি জোর বলে বাইরে তো মসজিদে নামাজ পড়ছে ভাই বাবা মানে মনে হচ্ছে তো মসজিদ তার বাপ দাদা মসজিদ কা আল্লাহ মাসাজিদ আল্লাহ আল্লাহ বলছে মসজিদ আল্লাহ আর আল্লাহ মসজিদে কেউ যদি নামাজ পড়তে বাধা দেয় ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه الله مسجد কেউ যদি আল্লাহর জিকির করতে বাধা প্রদান করে নামাজ পড়তে বাধা দেয় তার থেকে বড় জালেম আর কে হতে পারে বড় জালেম আর কে তাহলে উনি বড় ইমাম সাহেব নাকি বড় জালেম যিনি একদম মুসল্লিকে মসজিদ থেকে বের করে দিতে পারে মসজিদে আমাদের পিছনে বড় বড় সুখর নামাজ পড়ে ঘোষকর নামাজ পড়ে পড়ে না বিশাল বিশাল সুদী মহাজন নামাজ পড়ে ঘোষকর পড়ে মক্কর পড়ে জানাকারী পড়ে সব ধরনের অপরাধের আওয়াজ পড়ে ইমাম সাহেব কোনোদিন এরকম একটা মুসল্লি বাইরে করছে বলেন ইমাম সাহেব বাইরে করবো কেমনে ইমাম সাহেবের সভাপতিও তো ওই দলে সেক্রেটারি সাহেবও তো ওই দলে বাইরে করতে গেলে ইমাম সাহেব আগে বাইরে দেওয়া লাগবে অথচ এত বড় বড় অপরাধী তার পিছনে নামাজ পড়তে পারে একজন ভাই একটু জোরে সামান্য একটা জোরে আমিন বলেছে আচ্ছা মনে করলাম যে উনি অপরাধ করে ফেলছে গুনাহ করে ফেলছে এটা কি সুদ খাওয়ার থেকে বড় গুনাহ না ঘুষ খাওয়ার থেকে বড় গুনাহ না জানা করার থেকে বড় গুনাহ না তো উনি আগে সুদ করে ঘুষ করে বাইর না করে এদেরকে বাইর করে দেখান এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ামান আসলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় আলেম আর একটা সাধারণ মহিলাও আসে প্রশ্ন করতে পারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস তো অনেক শুনছেন খুতবা দিতেছেন মিম্বরে দাঁড়ায় ওমর ইবনে খাত্তাব বলতেছেন আলা লা তাকুলু ফি সাদাকাতিন নিসা খবরদার আমার ভাইয়েরা নারীদের মোহর ধরার ব্যাপারে বাড়াবাড়ি করিও না আমার রাসূলের যুগে মোহর ধরা হয়েছে অল্প অল্প 400 দরাম সর্বোচ্চ আর তোমরা দেখি এখন 1000 দরাম 1200 দরাম 1500 দরাম মোহর ধরা শুরু করছো খবরদার মোহর কমাও বাস কমা খুতবা দিতেছে এক মহিলা ওখান থেকে শুনছে খুতবা মহিলা লাগাই দিছে আবার কথা আছে অমর তমক দেয় না এই মহিলা বারবার বোখারি পড়ি আসি আবার জিজ্ঞেস করতে আসে কি জানো কয়দিন মাদ্রাসায় পড়ছো আমিও মানে এত বছর রাসুলের সাথে ছিলাম রাসুল আমার জান্নাতে সার্টিফিকেট দিছে রাসুল বলছে তো অমর বিন জান্নাহ বলছে না ওই মহিলারে কি মহিলা জান্নাহ বলছে অথচ অমরের নাম ধরে বলছে অমর বিন জান্নাহ অমরকে বলছে অমর যে রাস্তা দিয়ে আসছে শয়তানের রাস্তা দিয়ে আসে না এরকম ব্যক্তি অমর বিন খাত্তাব তখন তিনি আমিরুল মুমিনিন সেই অবস্থায় মহিলা প্রশ্ন করে বসে গেছে মহিলার কোনো দমক দেন নাই কোনো কথা বলেন নাই মহিলার অধিকার আছে একজন আলেমের কাছে সাধারণ জনগণের দলিল জানার অধিকার আছে দলিল জানা তো বহাস করা না দলিল জানতে গেলে কেউ কে বলে আমাদের সাথে বহাসে বসে আরে আপনি একজন আলেম মানুষ আপনার থেকে আমি আলেম শিখবো কিসের বহাস আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছে ওই মহিলা রে মহিলা তোমার কি যে হুজুর আছে নিয়ে আসো বহাস করে বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে মাসালা শিখিয়েছে ওমর ইবনে খাত্তাব বলছে এই মহিলা এত বড় বেয়াদবি আমার ভুল দেখছো কোন কোন আছে নিয়ে আসো আমার সাথে বহাস করতে আসো বলছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মহিলারা বলছে বলেন আপনার দলিল প্রমাণ বলেন মহিলা এক নম্বর দলিল দিছে আয়াত মহিলা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন আতাইতুম ইহদাহুন্না কাফারান ফালা তাখুযু মিনহু শাইআ তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে রাশি রাশি সম্পদ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দাও ফালা তাখুযু মিনহু শাইআ তার থেকে কোনো কিছু নিও না মানে কোনো কারণে যদি তালাক হয়ে যায় খবরদার ওই সম্পদ ফেরত নিও না এখানে আল্লাহ পাক বলছে স্ত্রীকে যদি কোটি কোটি সম্পদ দিয়ে দাও তাহলে স্ত্রীকে মোহর যদি কয়েক কোটি টাকা দিয়ে দেয় আল্লাহ কোনো আপত্তি নেই যদি জামা না দেয় তাহলে তো আল্লাহ পাক এই কথা বলতেন না মহিলার এক নম্বর দলিল দুই নম্বর দলিল হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহরের সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করছেন 10 দিরহামের কম হবে না এই কথা বলছেন কিন্তু সর্বোচ্চ পরিমাণ কত হবে তা ঠিক করেন নাই যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলার কোনো আপত্তি নাই আল্লাহ রাসূলের আপত্তি নাই আপনি ওমরের আপত্তি কেন আপনি কি আল্লাহ রাসূল থেকে বেশি বুঝেন নাকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন ইন্না ওমর কাদ আখতা ওয়া ইন্না ইমরাতান কাদ আসাবা আমি আমার তখন যে কথা বলছি আমার ভুল কথা বলছি আর মহিলা যে কথা বলছে একেবারে সঠিক কথা বলছে নিজের ভুল স্বীকার করতে পারা এটা বিশাল যোগ্যতা আল্লাহ বিরাট নিয়ামত এটা দুনিয়া সবাই পারে না জান্নাতি মানুষ ছাড়া সালেহীন মানুষ ছাড়া মুত্তাকী মানুষ ছাড়া নিজের ভুল স্বীকার করতে পারে না আমি তো প্রস্তাব করছি দক্ষিণ দিকে আমার মেশিন তো দক্ষিণ দিকে পশ্চিম দিকে মানে হুজুরের এটা যে কোনো উপায় জায়েজ মানে এইভাবে বর্তমানে আমাদের সমাজের অবস্থা আসার বিষয় না বাস্তব অবস্থা ভুল স্বীকার করবো না ভুল স্বীকার না করি একটা যুক্তি দিয়ে কিছু একটা দিয়ে নিজের তাহলে সরি বাড়ান বা আপনি এটা তো হাদিস খুঁজতে পাই না তারপরে এটা নাকি আমাদের অনেক ভাই হাদিস খুঁজতে পাই আমি বলছি অসুবিধা নেই হাদিস খুঁজে না পেলে উনি করবে না অনেকে আমাদের দিন আল্লাহ রসুলের কাছে আল্লাহর কাছে বলবো যে আমরা অনেক খুঁজছিলাম কোনো হাদিস পাই কিন্তু যারা পাইছেন তারা যদি আমল করে তাদেরকে বাধা দেওয়ার অধিকার আমি কই গেছি সব হাদিস আমি পাইতে হবে এরকম কোনো জরুরি বিষয় না আমি পাইলে আমি আমল করবো না যিনি পাইছেন তিনি আমল করবেন আমরা আমলি এদের পড়ার হাদিসও পাইছি না পড়ার হাদিসও পাইছি দুটোই পাইছি আমরা বলি না যে খালি পড়ারটা পাইছি না করারটাও পাইছি সবটাই পাইছে পাওয়ার পরে আমরা বিশ্লেষণ করে দেখছি পড়ার ব্যাপারে যে হাদিস গুলো সেটা বেশি শক্তিশালী বেশি স্ট্রং সেটা হলো বেস্ট ভুল বেটার বেস্ট আমরা বেস্টটা আমল করি আমার কাছে বেস্ট থাকতে আমি ঘুরে যাবো কেন বেটারে যাবো কেন আমি বেস্ট না সবচেয়ে সহি যেটা সেটা আর আমাদের অনেক বড় বড় দেশের সমাজে ইমাম বুখারী রাহমাতুল্লাহ থেকে বড় মুহাদ্দিস পৃথিবীতে ছিলেন ছিলেন না বলেই তো এই যে গত কয়েকদিন আগে সারা বাংলাদেশ জুড়ে খালি খতমে বুখারী হয়েছে না খতমে মুসলিমও হয় নাই খতমে তিরমিজিও হয় নাই খতমে আবু দাউদ হয় নাই খতমে মুয়াত্তা ইমাম মালিক হয় নাই হয়েছে কি খতমে বুখারী তাহলে কেন খতমে বুখারী যে ইমাম বুখারী রাহমাতুল্লাহর মতো মুহাদ্দিস আর ছিলেন না সেরকম মুহাদ্দিস আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা সুন্নতের উপরে আমল করা সুন্নতের তেবা করা সুন্নতের অনুসরণ এর মাধ্যমে আমল কবুল হওয়ার জন্য এটা অন্যতম শর্ত মোতাবাত সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী না হলে আল্লাহ পাক কোনো আমল কবুল করেন না এজন্য প্রত্যেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করতে হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক বিষয়ে সাহাবায়ে কেরামের সাথে একতলাপ করছে কোরআন সংকলন দিতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আসি বললেন শুনেন সূরা আল ফালাক সূরা আল নাস এই দুটো কোরআনের অংশ না এই দুটো কোরআনের সূরা না এটা আল্লাহ পাক নাযিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল জাদু প্রতিহত করার জন্য দোয়া হিসেবে আল্লাহ পাক নাযিল করেছে এটা কোরআনের আয়াত না আব্দুল্লাহ ইবনে মাসউদ এখানে বিশাল ইখতিলাফ করেছেন এটা কোরআনের আয়াত স্বীকার করেন নাই কিন্তু বাকি অধিকাংশ সাহাবায়ে কেরাম সব আব্দুল্লাহ ইবনে মাসউদের অনুসারীও ছিলেন না অসংখ্য ছিলেন তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা বলছেন সেটাকে সঠিক বলতেন কিন্তু অধিকাংশ সাহাবী বলছেন না এই কথা ঠিক না এটা কোরআন আয়াত কোরআন সূরা এটাকে কোরআন এর অন্তর্ভুক্ত করছে আবু বকরের তো অন্তর্ভুক্ত করছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অন্তর্ভুক্ত করছে আচ্ছা আবু হুরায়রা তো এখানে একটা লাভ করলেন আবুরের সাথে কয়জন সাহাবীর বাহাস আছে? হয়েছে কোন সাহাবী বলছে তুমি আসো আমার সাথে বাহাস করো, এরকম বলছেন? আব্দুল ইবনে মাসউদ এত বলতেই পারে না, তারা থাকতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, যখন দুই আজান চালু হয় ওসমান রাদি আল্লাহ আনহু যুগে, ওসমান রাদি আল্লাহ আনহু দেখলেন আজান হয়ে যায়, মুসল্লি সব মসজিদে আসে সারা, কিছু মুসল্লি দৌড়তে পারে থেকে আসতেছে এখান থেকে খুতবা শুনতে পারে। তো ওসমান রাদি আল্লাহ আনহু কয়েকজন বড় বড় সাহাবীর সাথে পরামর্শ করলেন, পরামর্শ করার পরে তারা বললেন শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে সাহরির আজান দেওয়া হতো। আমাদের দেশে সব লোকে কয়েছে সেহরি মানে জাদু, জাদু খাওয়া যাবে না, খাইতে হবে কি সাহারি। সাহারির জন্য আলাদা একটা আজান হতো কবরের আগে। রাজধানীতে যদি না থাকে থাকবে কোথায়? এই জন্য সেখান থেকে কোন সুন্নত আল্লাহ বিলুপ্ত করেন। আজও সব সুন্নত, দুনিয়ার অনেক সুন্নত আছে। আমাকে মসজিদে নববী এক খতিব এক ইমাম এই মুদাররিস মসজিদে নববীতে দারস দেন, উনি আমাকে বললেন শুনেন যে আমরা কদিন আগে একটা রিসার্চ করছি, ওই রিসার্চের মধ্যে আমরা বের করছি আস সুনানুল মাহজুরা ফিল মদিনা আল মুনাফারা, মদিনা মুনাফারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কোন সুন্নতটা মাহজুরা হয়েছে, মানে বর্তমানে নাই। আমাদেরকে মসজিদে নববীর কর্তৃপক্ষ নির্দেশ দিচ্ছেন যে আপনারা একটা গবেষণা করেন, তাড়াতাড়ি আমাদেরকে রেজাল্ট দেন যে মসজিদে নববীর এলাকায় মদিনার এলাকায় কোন সুন্নতটা বিলুপ্ত হয়েছে। দেখেন তারা কিছুদিন পর পর প্রতি বছরে এটা নিয়ে রিসার্চ করে কোন সুন্নত মদিনা থেকে বিলুপ্ত হয়েছে কিনা, কারণ দুনিয়ার আর কোথাও না পাওয়া গেলেও সুন্নত মদিনা পাওয়া যাবে, মদিনার ইমান মদিনা সংরক্ষিত থাকবে। পরে বের করছে দুই একটা সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। আবার মসজিদে কুবায় সালাত আদায় করে আবার এখানে মদিনা আসতেন, কিন্তু ইদানিং গাড়ি চালু হওয়ার কারণে সব গাড়ি দিয়ে যায়, গাড়ি দিয়ে আসে, কেউ হাতি হাতি যায় না, হাতি হাতি আসে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা সুন্নাহ, এই সুন্নাটা বর্তমান মাহজুরা। এই জন্য মসজিদে নববীর কর্তৃপক্ষ বলে দিচ্ছেন এই মসজিদে নববীর যত স্টুডেন্ট আছো, যত শিক্ষক আছো, তোমরা সবাই হেঁটে হেঁটে কুবায় যাবে, হেঁটে হেঁটে কুবায় থেকে আসবে। কিছুদিন আগে এই বলল যে একদিন বৃষ্টি হয়েছে, ওই দিন মসজিদে নববীর সব স্টুডেন্ট টিচারদেরকে সেই মসজিদে কুবায় পাঠাচ্ছে, হেঁটে হেঁটে যাবে, হেঁটে হেঁটে দূরে কার নামাজ পড়ে আবার হাঁটিয়ে হেঁটে আসবে, যাতে মদিনা থেকে এই সুন্নত বিলুপ্ত না হয়। তারপর মসজিদে নববীর আরেকটা সুন্নত তারা গবেষণা করে বলছেন যে এটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার তাকিদ দিতেন যে আতিম মুসাফফাল আফলা ফালাম ফাল, প্রথম দিকে সারিগুলো পরিপূর্ণ করো। কিন্তু মসজিদে নববীতে দেখা যায় সামনের সারি খালি, পিছনে মানুষ তারা নামাজ পড়তেছে, মানে বিশেষ করে আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে যারা যায় তারা তো এই দেশে মাসালা শিখছে যে নামাজের দাঁড়াইলে নাকি আঙ্গুল এটা কোনো নাড়াচাড়া করতে পারবে না, নাড়াচাড়া করলে নামাজ শেষ। সালাতের ভিতরে শত শত মানুষ যাচ্ছে, কিন্তু আমাদের দেশে গুলোর দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখছি কি করে, দেখি যে আল্লাহ দুনিয়া কে আমাকে গেল আর সরল যেই জায়গায় দাঁড়াইছে এই জায়গায় তার ডানে ওখানে বামে ওখানে সামনে ওখানে দিচ্ছে ওখানে এই দাঁড়াইছে ওখানে একা আর কোথাও যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিন মুসাফফা লাউ বলা বলা করতেন যেটা সামনের কাতার গুলো পরিপূর্ণ করা খালি না রাখা, কিন্তু মসজিদে নববীতে মাঝরাতে এরকম খালি হয়ে যায় যে তোমরা এই বিষয়টা খেয়াল রাখবা যাতে এরকম মাঝখানে খালি না থাকে। এর জন্য মুসল্লিদেরকে সামনের দিকে পাঠাবে, শুধু সামনের দিকে পাঠাবে, তাহলে সামনের দিকে পরিপূর্ণ হয় পিছনে খালি না। আল্লাহ আমি শুনে আল্লাহ এই জন্যই রাস্তায় মানেছে দাজ্জাল মুক্ত বিশুদ্ধ আমল আল্লাহ পাক সেখানে সুরক্ষিত বলে একটা সুন্নতকে তারা কখনো বিলুপ্ত হতে দেন না এবং এই ব্যাপারে সবাই সজাগ মদিনা থেকে যেন কোন সুন্নত বিলুপ্ত না হয় এজন্য সব সুন্নত মদিনাতে আলহামদুলিল্লাহ জিন্দা তো মদিনাতে আমি যে কথাটা বলতেছিলাম ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে মুসল্লিরা আসতে একটু দেরি হয় ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন সামনে একটা বাজার আছে ওই বাজারে গিয়ে আজান দিবা তার হলো নবিসাল্লাল্লাহু আলাইহি সাহাবীর আজান দিত সাহাবীর আজান কা হইতো তাতে মানে ঘুম থেকে উঠে সাহাবীটা ঠিক মতো খাইতে পারে তো জুমার যাতে সঠিকভাবে আসতে পারে এই জন্য ওখানে একটা আজান দিবা বাজারে ওই বাজারের আজান এখন আমাদের মুসল্লি ইমাম খতিব সাহেবের সামনে চলে আসে ওসমান রাদিয়াল্লাহু আনহু যুগের প্রথম আজানটা ছিল ওই বাজারে অনেক দূরে আর দ্বিতীয় আজান হইতো বাহিরে সেখানে নিয়মিত পাঁচ ওয়াক্তের আজান হয় সেখানে হইতো এখন আমাদের ওই বাজারের আজান ওই সব আজান এখন খতিব সাহেবের সামনে চলে আসছে জুমার দিন খতিব সাহেবের সামনে তাকে দাঁড়ায় আজান দেওয়া হয় আচ্ছা তখন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিরোধিতা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আজান দেন নাই জুমায় আল্লাহ রাসূল তো এক আজান দিয়েছেন সুতরাং আপনারা বেশি বুঝার আসলে থেকে দরকার নাই আল্লাহ রাসূল যদি এটার মধ্যে কল্যাণ হতো দুই আজান দিলে যদি মানুষ তাড়াতাড়ি আসতো তা আল্লাহ রাসূলই দুই আজান দিতেন দেখেন আজকে দুই আজান দেয় তাও ওই মুসল্লি আসে কখন যখন একা মধ্যে তারপরে দুই আজান দিয়ে কি লাভ হয়েছে উম্মার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু 1400 বছর আগে চিন্তা করতে গবেষণা করতে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আজান চালু করেন না এক আজানে বসতেন যারা মুসলিম যারা খুতবার প্রতি আগ্রহী তারা এক আজানের আগে বসে থাকে আর যারা আসবে না তিন আজান চার আজান দিলেও আসবে না আজকে দেখেন এত আজান দেওয়া হচ্ছে এত খুতবা খুতবা শেষ হয়ে সবাই জানে নামাজ শুরুর মধ্যে একটা দু তিন মিনিট আগে আসে হাজার হাজার ভাই এরকম আসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিরোধিতা করছে আচ্ছা আব্দুল্লাহ ইবনে মাসউদ বিরোধিতা করছে ভালো কথা এখন কি বাকি সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসো আমাদের সাথে বাহাস করো বলছে এটা সালফে সালেহিনের মানহাজ না এই ঝগড়া করা তর্ক বিতর্ক করা এমন কি আমি আরেকটা কথা বলে এই সাহাবটা শেষ করবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে দুজন লোক ঝগড়া লাগছে একজন বলে যে আল কোরআন মাখলুক আরেকজন বলে যে আল কোরআন গায়রে মাখলুক একজন বলতেছে কোরআন মাখলুক আল্লাহর একটা মাখলুক আরেকজন বলতেছে বাকি কথা সহি কোনটা বলেন তো নেই গায়রে মাখলুক এটা হলো সহি মাখলুকটা ভুল ভ্রান্ত আকিদা সহি আকিদা হলো কোরআন গায়রে মাখলুক আচ্ছা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করা হলো আচ্ছা এই দুজনের ব্যাপারে আপনি কি একটা সিদ্ধান্ত দেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন লা তুসাল্লু খালফাহুমা খবরদার এই দুজনের পিছনে নামাজ পড়িও না দুজনের ইমামতি কেন স্যার আচ্ছা তা আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন জিনিসটা তো আমাদের বুঝে আসলো একজন তো সহি আকিদার আরেকজন না বাতিল আকিদার তো দুজনের পিছনে আমরা নামাজ পড়া যাবে না এটা আপনি কেন কথা বললেন আবানি বলে অন্তর্জালে বলে সুরা যে বলছে কোরআন মাখলুক এ তো বেদাত দিয়ে আঁকি দেয় এই জন্য এর পিছনে নামাজ পড়া যাবে আর যে বলছে আল কোরআন গায়রে মাখলুক এর আকিদা ঠিক আছে কিন্তু সে সহি আকিদা নিয়ে ঝগড়া করতে পারে ঝগড়া করা আল মুনাজাহাত ফি দ্বীন বেদাত আল্লাহর দ্বীন নিয়ে ঝগড়া করা এটা আরেক বেদাত সুতরাং তার আকিদা সহি কিন্তু বেদাত তাহলে আকিদা সহি হওয়ার পরেও বেদাতি হওয়া যায় সহি আকিদা নিয়ে মানুষের সাথে ঝগড়া করে এজন্য সহি আকিদার কোন শায়খ কোন আলেম ওলামা এই বেদাতি ঝগড়া দিতে না অনেকে বলে যে আমরা এত থাকতেছি এত চ্যালেঞ্জ দিতেছি এত করতেছি কই কারণে তো দেখি না কেউ আসে না কেউ বসে না এই বসাটা এটা সালফে সালেহিনের মানহাজ না এটা সাহাবায়ে কিরাম থেকে শুরু করে 1400 বছর ধরে আমাদের সালফে সালেহিনেরা এই কাজ করেন না এই ঝগড়া করেন না আচ্ছা ঝগড়া করে দাও কারণ আমি আর এই ভাই দুজনে মিলে বাস করতাম আমি বললাম আমার দলের প্রমাণ উনি বললো ওনার দলের প্রমাণ আমি মনে করি আমার গুলা সঠিক উনি মনে করেন ওনার গুলা সঠিক তো সঠিক যে এটা সমান আপনার দিবে কি বল আপনারা সাধারণ মানুষ যারা দলিলের দাওয়ায় বুঝেন না এরা কি সমাধান দিতে পারবেন এটা সমাধান দেওয়ার জন্য একদম নিরপেক্ষ কোরআন সুন্নার অভিজ্ঞ পণ্ডিত আলেম লাগবে ওই আলেমটা আগে ঠিক করে ভাই আমরা পাইলে আপনাদের কোন সময় আমাদের দলিল প্রমাণ আমাদের দলিল প্রমাণ তো হাজার হাজার উল্টাইলে পাওয়া যায় আমাদের দলিল প্রমাণ নিয়ে তো হাজির হওয়া লাগে না যার দলিল প্রমাণ দুই একটা খুঁজে পাওয়া যায় তার না দলিল হাজির হওয়া লাগে দেখবেন যে ডাক্তার রাস্তার ভাষা যে ডাক্তারি করে তার ডাক্তারি করতে কত জিনিস লাগে মাইক আনতে হয় তারপর কত কিছু আনতে হয় সাপ আনতে হয় গান বাজনা করতে হয় ঢোল তবলা পিটাইতে হয় তারপরে যাই রুগী আসে তারপরে চ্যালেঞ্জ করে ওনার বিবিএস ডাক্তার যদি থাকেন চলে আসেন আমার এখানে মাইকের সামনে ওখান দিয়ে বিশাল স্পেশালিস্ট হেঁটে যাইতেছে সবাই যদি বলে স্যার একটু চ্যালেঞ্জ গ্রহণ করেন না ওই স্যার জি বলে চ্যালেঞ্জ গ্রহণ করব তো ক্যাম্পাসারের মতো যারা এরকম ক্যাম্পাসার তারাই তো রাস্তা রাস্তা হাঁটিয়ে এটি বাস বাস করে তারাই রাস্তা রাস্তা হাঁটিয়ে এটি চ্যালেঞ্জ করে বসেন বসেন বসেন এখন ওই ডাক্তারের পাগল হয়ে গেছে নাকি সে আসে এখানে বসবে সে তো এখানে বসে থাকে না সে এসি রুমে ওখানে বসে দিচ্ছে শত শত মানুষ দুই মাস আগে সিরিয়াল দিয়ে তার রুগী দেখানোর জন্য বসে আছে সিরিয়াল দিয়ে সে রাস্তার পাশে একটু ওষুধ বেচা লাগে না তো যার দলিল নেই দলিল একটা দুইটা দৈব দলিল জাল দলিল সেই এরকম রাস্তা রাস্তা কাজ বাজারের মতো ঘুরে আর যাদের দলিল হাজার হাজার ভুরি ভুরি উল্টাইলে পাওয়া যায় তাদের এরকম রাস্তা রাস্তা দলিল বাজলে হাতা লাগে না এজন্য এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হু ভাই যে ইমাম আলী রাহমাতুল্লাহ আলাইহি যুগে যুগে আমাদের সালফ সালেহীন যারা ছিলেন তারা এই ঝগড়াঝাটিতে বিশ্বাসী ছিলেন না এজন্য আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা অত্যন্ত বিনয়ী ভাবে সুন্দর ভাষায় কাউলে লাইকেন নরম ভাষা মানুষের কাছে দাওয়াত দেবেন কারোর সাথে ঝগড়াঝাটিতে যাবেন দেখবেন মাজলুমেরা সবসময় বিজয়ী হয় জমিন এটা খেয়াল রাখবেন স্বাভাবিকভাবে মাজলুম ব্যথা পায় কষ্ট পায় কিন্তু দীর্ঘমেয়াদিতে মাজলুম বিজয়ী হয় আমরা এখন বাংলাদেশের সহিয়া কিদার ভাইয়েরা মাজলুম যারা জুলুম করতেছে আমরা তাদের জন্য বতোয়া দিব না তাদের জন্য আল্লাহ কোরআনে বতোয়া দিয়ে রাখছেন আল্লাহ পাক বলছেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন আমরা দোয়া করি আল্লাহ এই হুকুমের ভিতরে এই বতোয়ার মধ্যে যেন তারা না পড়ে আমিন আমরা এই দোয়াই করি কিন্তু আমরা এখন মাজলুম কারণ মানে হয়তো আমরা এই দেশে সংখ্যায় কম সহিয়া কিতার ভাইয়ের সংখ্যায় দেশে কম যারা সংখ্যায় বেশি তারা অহংকার করে তারা গর্ব করে তারা দাপটে মাইক ভাঙ্গি ফেলা মা সামনে যদি মানুষ 2000-3000 দেখে তখন আর হোশ থাকে না তখন ওয়াজ করতে করতে চিনলে তো মাইক পালাই কারণ হচ্ছে ক্ষমতার দাপট মানুষের দাপট যে আমার এত লোক আছে ওদের কয়জন আছে এটা আপনি অন্য অন্য দেশে যাই দেখেন আপনার কয়জন আছে আমাদের কয়জন আছে আর বিশ্বে যাই দেখেন সেখানে আপনার আকিদার কয় পার্সেন্ট আছে আমাদের আকিদার কয় পার্সেন্ট আছে আপনার আকিদার 1% খুঁজে পাইতে মুশকিল হবে পুরো আরব দুনিয়া খুঁজে দেখেন সহিয়া কিতার লক্ষ লক্ষ বাইরে আপনি সেখানে গেলে আপনি সংখ্যা লঘু এখানে আপনি হয়তো সংখ্যা গরিষ্ঠ কারণ এই দেশের মানুষ এখনো সহিয়া আকিদা বুঝে নাই আমরা এখনো তাদের কাছে তাওহিদ বুঝাইতে পারি নাই সুন্নত বুঝাইতে পারি নাই এই জন্য আমরা এখনো সংখ্যা লঘু তবে মনে করবেন না চিরজীবন আমরা সংখ্যা লঘু থাকবো ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে আমরা সংখ্যা গরিষ্ঠ হব ইনশাআল্লাহ বাংলার মানুষকে যদি আমরা মাধুর্য দিয়ে মহব্বতের সাথে তাওহীদ বুঝাইতে পারি সুন্নত বুঝাইতে পারি ইনশাআল্লাহ কারণ আমাদের এই দাওয়াত নির্বেজাল সহি খাদি দাওয়াত সেখানে আমরা কোনো মানুষের দিকে ডাকি না আমরা ডাকি কার দিকে আল্লাহর দিকে আমরা কোনো শিরকের দিকে ডাকি না ডাকি তাওহীদের দিকে আমরা কোনো বিদাতের দিকে ডাকি না ডাকি সুন্নতের দিকে এইজন্য হয়তো প্রাথমিক অবস্থায় বাদা আল ইসলাম ও গারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুরু হয়েছে অল্প কিছু মানুষের মাধ্যমে আমাদের এই দাওয়াতও শুরু হয়েছে এই দেশের অল্প কিছু মানুষের মাধ্যমে কিন্তু ইনশাআল্লাহ এই অল্প মানুষ বেশি হয়ে যেতে আল্লাহ যদি রহম করেন আল্লাহ যদি কবুল করেন এটা বেশি দিনের সময়ের ব্যাপার না এই জন্য আপনি হিংসা করার প্রতিহিংসা করার কিছুই নাই আল্লাহ যে দাওয়াত কবুল করবেন দুনিয়ার সমস্ত শক্তি বাধা দিল কেউ ঠেকাইতে পারবে না এই জন্য আমার সম্মানিত ভাইরা দাওয়াতের ক্ষেত্রে খেয়াল রাখবেন খুব সূক্ষ্মভাবে শয়তান আমাদের দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে এরকম পরিস্থিতিকে এমন গরম করে দেয় মনে হয় যে এখন আমি শুরু করি গা গরম হয়ে যায় কিন্তু গরম হলেও ঠান্ডা করবে আমরা উগ্রবাদে বিশ্বাসী না আমরা জঙ্গিবাদে বিশ্বাসী না আমরা সন্ত্রাসে বিশ্বাসী না আমরা কাউলাল লাইগিয়া না বিশ্বাস মুসা আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিলেন দিয়ে কি বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা দুই নবী মিলে ফেরাউনের কাছে চলে যাও, কারণ ফেরাউন হলো তাগুত, তাগুতের কাছে পাঠাইছেন খেলা আসল জায়গায়। মনে হয় যে রাস্তার পাশে মাঠে কাজ করতেছে, নবীরে বলে নাই ওই যাও ওখানে তার কাজ বন্ধ করে দিই, কিছু তা আমাদের কথা বলো, এই কাজ নবীদেরকে পাঠাবে। পাঠাইছেন কোথায়? হেডকোয়ার্টারে, একেবারে ফেরাউনের কাছে পাঠাইছে। পাঠানোর পরে বা দুই ভাই তো চিন্তা করে আল্লাহ কোন জায়গায় পাঠাইতেছে আল্লাহ, তোমাদের সাথে তোমরা যে আল্লাহর নবী এই মর্যাদা বুঝার মতো জ্ঞান তার নাই। একজন আলেমকে চিনাম এই গুরুত্ব এই উপলব্ধি অনেক মানুষের নাই। একজন আলেম চিনে আরেক আলেম, রহমান তো তারা যারা জমিনের উপরে ভদ্র ভাবে চলাফেরা করে। বুদ্ধিমানের এবাদুর রহমানের বৈশিষ্ট্য। এই জন্য খবরদার, দাওয়াতের ক্ষেত্রে সুন্দর দাওয়াত দিবেন কিন্তু অত্যন্ত কোমল ভাষায়, নরম ভাষায়, সুন্দর ভাষায়, তাহলে ওই দাওয়াত দেখবেন যে বিজয়ী হবে ইনশাআল্লাহ। সে ভাইটা বেদাত করতেছে, সেই ভাইটা বেদাত জানে না, এটা বেদাতের জানা না, যে ভাইগুলা মিলাদ করতেছে মহব্বতের সুরে। তারা কিন্তু নবীর মহব্বতে করতেছে এবং এটা সুন্নত মনে করে করতেছে, কিন্তু ধোকাটা দিতেছে আমরা কয়েকজন। সাধারণ মানুষগুলো দোষ নাই, সাধারণ মানুষগুলো কিন্তু নবীর মহব্বতে সুন্নত মনে করে করতেছে। সবাই বলেন মহব্বতের স্বরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা, এভাবে করে করে পড়ে। সাধারণ ভাইরা কিন্তু খুব মহব্বতের সালামিয়া হাবিবাল্লাহ আলাইকুম, ওই ভাই জানা না যে এটা দরুদ নাই, এটা মানুষ পাঠিয়েছে এই কথাটা জানা। ওই ভাই মনে করতেছে আল্লাহ রাসূলের কাছে শিখেছে, এই জন্য ওই ভাই করতেছে। তারপরে জিকির, বেদাতি পদ্ধতির কত রকমের জিকির, সৃষ্টিয়তরিকের জিকির, নকশবন্দিয়ার জিকির, রাদারিয়া তরিকার জিকির, আল্লাহ বলতে এদিকে কান দিবেন, এই পর্যন্ত যাইব, ইলা বলতে এখানে আসবো, ইল্লা তবলিগের দাক্কা দিবেন, আমরা বুঝতাম যে খবর নাই কোথায় উঠে যাচ্ছে, দেখি যে ভালো দেখি বাসার প্রতি উঠে হুজুরের গলা ধরে লটকেন, হুজুরের ধরে জিকির করতেছেন। এগুলো তো সহজে বোঝা যায় যে এগুলো আপনি জেনে বুঝে করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিকির করতে যায় এইরকম কোন পদ্ধতি অবলম্বন আল্লাহর সাহাবাদের চেয়ে বড় ওলি জমিনে আর আছে না সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি কিন্তু দেখেন একজন সাহাবী জীবনে জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছে আর অন্যটা খেজুর গাছে যাবে না মসজিদ নবীর ভিতরে খেজুর গাছ ছিল সাহাবীরা জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছে এরকম কোন হাদিস পাইছেন না যা আল্লাহ দিছে না অথচ ওই যে আমরা ওই হোটেল জায়েজ বানানোর জন্য ওই বাবা তোমরা ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখিলাম বাড়ি উঠো কেন যেদিন জবাব দিবি সেদিন আমি এটা জবাব দিব ভাষা থাকে মক্কা জবাব দিবি নাও শুনে একজন আলেমের ভাষা এমন হবে কেন একজন আলেম এবং এটা বাংলাদেশের রিসার্চের গবেষণার একটা নীতিমালা যে একজন শ্রমিককেও সম্মানসূচক বাক্যে লিখতে হবে আমরা পিএইচডি থিসিস করতে যাই আমাদেরকে রিসার্চ মেথডোলজি পড়াইছে গবেষণার পদ্ধতি গবেষণার কাজে করতে হয় সে গবেষণার একটা পদ্ধতি হলো আপনি একটা রিক্সাওয়ালা শ্রমিক ভাই একটা দিন মজুর ভাই এরকম একটা গরিব মেহনতি মানুষের কথা আপনার থিসিসে লিখবেন তাকে সে লিখতে পারবেন না তিনি লিখবেন তাকে সম্মান দিতে হবে তা আপনি বলতেছেন জবাব দিবি এটা কোন ভাষা আপনি বলতেন ভাই যেদিন জবাব দিবেন আর ইন্ডিয়া পাকিস্তানের খেলার সাথে জিকিরের কি সম্পর্ক জিকির আর ইন্ডিয়া পাকিস্তানের খেলা কি এক জিনিসটাকে যদি দলিল থাকে দলিল বলে যে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে জিকির করতেন অমুক সাহাবী জিকির করতে খেজুর গাছে উঠতে এই জন্য আমরা লাভ পাই সেগুলা না বলি ওই ইল্লা লিসকি ওই ওয়ালা আওয়ায়া কুরু সুনু বাই আল্লাহ লা ইয়ালামু মান ফিস সামাওয়াত ওয়া আল আরদ বাই বাই আল্লাহ দুনিয়ার যে জিনিসের সাথে কোনো সম্পর্ক নাই সেগুলা আমি আনি নিজে জিনিসকে দলিল বানাই এজন্য আমার ভাইরা সুন্নতের এত্তেবা করতে হবে জীবনের সর্বক্ষেত্রে সমস্ত আমল ঠিক করে নিতে সুন্নত অনুযায়ী আর বেদাত মুক্ত কারণ বেদাতই যত আমল করেন কোন আমল আল্লাহ পাক কবুল করেন না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমালুন কলিলুন আলা সুন্নাতিন সুন্নত অনুযায়ী অল্প আমল করা খায়রুন মিন আমালিন কাসীরিন ফিলা বেদাতই অনেক অনেক আমল করার চাইতে অনেক উত্তম বেদাতি এক বস্তা আমল করার চাইতে সুন্নতি আমল একটা করা উত্তম একজনে কয় আরব দেশে গেছি দেখি আসি এরা খালি ফজর ফরজ নামাজটা পড়ে দৌড়তে সুন্নত পড়ে না নফল পড়ে না আচ্ছা ভালো কথা এরা দৌড় দিছে এরা ফরজটা পড়ে দৌড় দিছে কিন্তু হে কোনো শেরেক করে না বেদাত করে না আর আপনি সুন্নত পড়ছেন ফরজও পড়ছেন তারপরে নফলও পড়ছেন সব পড়ছেন পরে বাইরে যে কবরে সাজদা করছেন কোনটা ভালো ওই লোকের যে পরস করছে অল্প আমল করছে তারটা জমা আছে আপনি যে এখান থেকে বাইরে শেরেক করছেন আপনার তো পুরো অবস্থা আমলে শেষ তার থেকে আপনি আমল কম করেন কিন্তু শেরেক করবেন না বেদাত করবেন না তাহলে আপনার ওই অল্প আমলটাই আপনার জন্য কাজে লাগে এই জন্য আমার ভাইরা বেদাতি আমল আমরা ছেড়ে দিই সুন্নতি আমল করা শুরু সুন্নতটাই আমাদের বড় কারণ ইমাম সাহেবের মতলব হচ্ছে কোন লোককে যদি দেখো আকাশে উঠতেছে পানির উপর হাঁটতেছে বালা তুসাদ্দিকুহু খবরদার বিশ্বাস করিও না এটা আল্লাহর হাত্তা তাআলামু মুতাবাআতা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যতক্ষণ পর্যন্ত না তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত তার মধ্যে কতটুকু আছে এটা না জানো অনেকে মনে করে অলৌকিক জিনিস দেখানোর মনে করা তারা মতলে সুন্নাত যার ভিতরে যত বেশি সুন্নাত আছে তার ভিতরে তত বেশি কারামত আছে যার ভিতরে যত বেশি সুন্নাত সে তত বড় আল্লাহর ওলি ওই অলৌকিক ঘটনা মানে কোন আশ্চর্যজনক ঘটনা দেখানোর নাম আল্লাহর ওলি না যদি আশ্চর্যজনক ঘটনা দেখানোর আল্লাহর ওলি হতো তো দাজ্জাল পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহর ওলি দাজ্জাল চিন্তা মানুষের সাথে সাথে মারি দিন আবার মরা মানুষ দাজ্জালের হুকুমে চিন্তা হয়ে যায় দাজ্জাল ম্যাগ দাজ্জালের সাথে হাইপো দাজ্জাল যদি কয় এখন বৃষ্টি হোক সাথে সাথে বৃষ্টি হোক এরকম ওলি আপনি বাংলাদেশে কই পাবেন যদি দাজ্জাল বাংলাদেশে আসতে পারে দেখবেন যে তার লক্ষ লক্ষ মুরিদ পরে আল্লাহ দেখো হুজুরের কি কারামতি বাগদাদে হুজুর আছে বাগদাদে কোন বাগে তো কয় না কি সে কিন্তু ওই দিক থেকে আসবে দাজ্জাল ওই ইরাকের থেকে আসবে তা আসলে বাংলাদেশে সব মুরিদ দিতে দেখবেন কিন্তু যারা সহি আকীদা তারা মুরিদ হবে না কেন হবে না আল্লাহ পাক দাজ্জালের একটা চোখ কানা করে দিলেন কানা চোখেটা দেখলে সহি আকীদার ভাইরা বুঝে ফেলবেন যে সেই বেটা নিজের চোখ নিজে ভালো করতে পারে না এই বেটা আবার আল্লাহর অধীন হয়ে যাবে ক্ষমতা হয়ে যাবে আর হে চোখটা কানা হায় সবটাই তো ভালো করতে পারে না। আমাদের দেশের মানুষ যদি বুঝতে হয় রে যে হুজুরের পেটটা খবর, হুজুরের পেটটা হুজুর ছোট করতে পারে না। হুজুরের চিকিৎসার জন্য ইউনাইটেড হসপিটালে যে শুই থাকে, সেই হুজুরে আমরা কি দিব? সেই হুজুরের কাছে তার নন বাবার কাছে স্যার, বাবা আমারই যাবেন, বাবা আমারই যাবেন, বাবা আমারই যাবেন, অথচ বাবারটা বাবার কিছু করতে পারে না। এই জন্য যারা সহি আকিদার তাদের চোখ খোলা থাকবে, তারা তার দলের চোখের দিকে তাকাইবে, চোখটা দেখলে বুঝে ফেলবো যে এটা বাচ্চা। কারণ নিজের চোখটা নিজে ভালো করতে পারে না, নিজের চোখ নিজে আনতে পারে না, এটা সিলের জন্য আল্লাহ এই কাজটা করবেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা আলোচনা আর আজকে দিকে এটা করবো না। আলহামদুলিল্লাহ আপনারা আমাদের আলোচনা সবসময় শুনেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও শুনবেন। আমাদের ওয়েবসাইটটা জানেন সবাই, tafsirulquran.com। এই ওয়েবসাইটে গেলে আমাদের সকল তাফসির, সকল দিনী আলোচনা সব দেওয়া আছে। আপনারা ইনশাআল্লাহ আগ্রহ শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন। আমরাও আপনাদেরকে আল্লাহর উদ্দেশ্যে মহব্বত করি, আপনারাও আমাদেরকে আল্লাহর উদ্দেশ্যে মহব্বত করেন। এই মহব্বতের বাইরে ইমানি মহব্বতের কারণে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাত নসিব করেন। আমরা যেন জান্নাতের মধ্যে ওইভাবে মিলিত হতে পারি। জান্নাতের ভিতরেও কিন্তু এরকম আসর বসবে, আজকের আসরে অনেক কিছু হারাম, জান্নাতের আসরে অনেক কিছু হারাম থাকবে না। আমরা এরকম মাজলিসে বসলে, আলাদায় বসলে সেখানে যা খাইতে চান সব দেওয়া হবে। আজকে অত যা খাইতে চান এখানে সব দেওয়া হবে, কিন্তু জান্নাতের ভিতরে যদি কোন শায়েখ আজকে আমরা এটা খাইতে চাই সাথে সাথে চলে আসবে সব। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে ওইভাবে একত্রিত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়েকটি প্রশ্ন এসেছে, সংক্ষেপে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ইসলামী সংগঠনে ইয়ার অন্তর্ভুক্ত হবে কিনা, স্বামীর অমতে যদি স্ত্রী দিতে চায় কি করবে? প্রথম কথা হলো ইসলামী সংগঠন, সেই সংগঠনটা বুঝতে হবে আসলে ইসলামী সংগঠনটা নাম খালি ইসলামী নাকি এর ভিতরে ইসলামী নিয়ম কারণ আছে। ইসলামী সংগঠন যদি ফেরকা হয়, ইসলামের ফেরকা জায়েজ নাই, ফেরকা হারাম। ফেরকা আর সংগঠন দুটো কিন্তু আলাদা জিনিস, কিন্তু আমাদের দেশে অনেক সংগঠন ইসলামের নাম, কিন্তু ইসলামের নামে সংগঠন করে পরে এটা একটা ফেরকায় রূপান্তরিত হয়েছে, ফেরকা ইসলামে হারাম। ইন্নাল্লাযীনা ফারাকু দীনাহুম কানু শিয়াআ লাসতামিন, আল্লাহ পাক বলছেন যে এরকম যারা দিনকে নিয়ে ফেরকা ফেরকা ভাগ করে এরা উপদলে বিভক্ত হয়, এরা লাসতামিন এরা আর কিছুই না। এই জন্য যদি সেটা প্রকৃতই সংগঠন, সংগঠন মানে কি সংগঠনে আমরা বুঝি না, যেমন আপনারা এখন এখানে আসছেন কোন দলে, দলের ব্যানারে আসছেন না, আমি কি কোন দলের নেতা, কোন রাজনৈতিক অনৈতিক কোন দলের নেতা, কেন আসছেন এখানে? সংগঠনের কারণে আসেন না এখানে, মহব্বতে ইমানের, মহব্বতের ইমান মানে ইমানের মহব্বতের কারণে আসছেন এখানে। যারা আসছি এখানে আমরা সবাই তো এক সংগঠন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতে রাখি না, আমরা সবাই শিরক মুক্ত থাকতে চাই, বেদাত মুক্ত থাকতে চাই, এটাই তো সংগঠন। আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য এক, সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, সবাই তাওহীদের উপরে চলতে চাই, সুন্নতের উপরে চলতে চাই। তা আমার লক্ষ্য উদ্দেশ্য আর আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি মিলে যায় তখন তো আমরা এক সংগঠন হয়ে গেছি। তবে বিশেষ সময়ে বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য হয়তো সাময়িক কোনো সংগঠনের দরকার হতে পারে, এটা শরীয়তে নিষিদ্ধ, কিন্তু সেটা যদি আমার ফেরকায় রূপান্তর হয় তাহলে সেটা যায়। তাই এখানে ভাই যেটা বলছেন যে দেওয়া যাবে কিনা, প্রথমে আগে আপনি ঠিক করতে হবে যে ওইটা ইসলামী সংগঠন কিনা, কি উদ্দেশ্যে করা হয়েছে। আর রাজনৈতিক কোনো দলের ব্যাপারে আমরা কোনো আলোচনা কোথাও করি না, আজ পর্যন্ত আমার সবগুলো আলোচনা দেখবেন আমরা কোনো রাজনৈতিক অরাজনৈতিক কোনো সংগঠন কোনো দল এটার ব্যাপারে আমরা সরাসরি নাম ধরে পক্ষে বিপক্ষে কোনো আলোচনা আজ পর্যন্ত আমি করি। এই জন্য আর সব মাসালা সবাই উত্তর দিবে না, এটাও খেয়াল রাখতে হবে। একজন আলেম মানে উনি সব রোগের ডাক্তার, এরকম না। হসপিটালে যাবে দেখবেন একজন শিশু বিশেষজ্ঞ, একজন গাইনি বিশেষজ্ঞ, একজন হার্টের বিশেষজ্ঞ, একজন নিউরোলজি, এক ডাক্তার সবগুলোর বিশেষজ্ঞ না। এই জন্য এক আলেমের কাছে সব বিষয়ে জানতে চাইবেন না, যারা যেই ময়দানে কাজ করে তাদের কাছে সেই মশালা থাকবে, যারা রাজনৈতিক ময়দানে কাজ করে তাদের কাছে রাজনৈতিক মশালা থাকবে, যারা ওই ময়দানে কাজ করে না তাদের কাছে রাজনৈতিক মশালা থাকবে, যারা যেই ময়দানে তারা সেই ময়দানের স্পেশালিস্ট। একা মধ্যে দিন কি সব খরচের বড় খরচ, ইসলামের সব খরচের বড় খরচ বলতে কিছু নাই, এটা হলো খারেজিদের আকিদা। এটা কোনো আলোচনা বা যা মাথা রাখে না, ইসলামের সব ফরজের গুরুত্ব সমান, সব ফরজের সমান, কোনটা ছোট না কোনটা বড় না। একামতের দিনের সঠিক ব্যাখ্যা কি? একামতের দিনের নামে মহিলারা সংগঠন করা, বিভিন্ন দূরে দূরে গিয়ে দিন প্রচার করা, এটা কি সঠিক? আসলে একামতের দিনটা আমরা তাফসীরে কাছে, তাফসীরে তবারি, আপনি আমার ব্যাখ্যা শুনবেন না, কারো ব্যাখ্যা শুনবেন না, তাফসীর থেকে ব্যাখ্যা নেবেন। ব্যাখ্যাটা যদি ইবনে কাসির দিয়ে আপনাদের আপত্তি আছে, আমি ডক্টর ইমাম হোসেন দিলে কারো পছন্দ হবে কারো পছন্দ হবে না, আর ইবনে কাসির দিলে সবাই পছন্দ হবে, কি বলে? আপনি কারটা নেবেন? ইবনে কাসির একটা নেবেন, তা আপনি আমাকে প্রশ্ন করার জন্য এটা ইবনে কাসির থেকে পড়ে নেবেন। ইবনে কাসিরে সূরা সূরার যে আয়াত আনাতিমুদ্দিন ওয়ালা তাফাররুতি, এই আয়াতের তাফসীরটা পড়ে নেবেন। সেখানে একামতের দিনের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা। আপনি সেটা বাংলায় আছে এখন তাফসীর ইবনে কাসির, অনেকের মোবাইলে মোবাইলেও আছে, আছে না তাফসীর ইবনে কাসির? আছে। তা আপনি কালে আলেমদেরকে জিজ্ঞাসা করে বিতর্ক তৈরি করেন কেন? বিতর্ক তৈরি না করে নিজে পড়ে দিবেন, নিজে স্বচক্ষে যখন পড়বেন আমি বলার থেকে ইমান শতগুণ বেড়ে যাবে। এটা দিয়ে অনেকে টেস্ট করে, আপনার তো অল্প কিছু অভিজ্ঞতা আছে, অনেকে টেস্ট করে একামতের দিন হুজুর এটা কোন পন্থী কোন গ্রুপে কোন দিকে সমর্থন করে, এটা বুঝার জন্য এখানে পরীক্ষা করে। আপনার অসুবিধা কেন? আপনি দেখলে জমিনে আপনি করবেন আর কেউ করতে পারবে না, আমরা তো সাইজে জমিনে সবাই করবো, তো ও করে কেন? তো বলেছে এ তো আমাদের সহিদান না, আমার অসুবিধা কি? বিশ্বাকার তারাবিটা হাদিস আছে, হাদিস তো আছে, আচ্ছা বরং শোনেন, এই যে আট টাকা তার বিশ্বাকার নিয়ে ঝগড়া না করে, ৩৬ টাকা তো চলে না। আমি সবাইকেই পরামর্শ দিই, যারা আট টাকা বিশ টাকা নিয়ে ঝগড়া করেন তারা আটও বাদ দেন ২০ও বাদ, ৩৬ও চলে না। কারণ আপনি ফতোয়া ইবনে তাইমিয়া দেখেন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারাবির ব্যাপারে যতগুলো হাদিস আছে সবাই এক জায়গায় একত্রিত করছে, সেখানে আট টাকার তারাবির হাদিসও আছে, ১০ টাকাতেও আছে, ১২ টাকাতেও আছে, ১৮ টাকাতেও আছে, ২০ টাকাতেও আছে, ২২ টাকাতেও আছে, ৩৬ টাকাতেও আছে, নির্দিষ্ট করে দেওয়া রাসূলের দরকার সেটা রাসূল নির্দিষ্ট করছে, যেটা নির্দিষ্ট করার দরকার নাই সেটা নবীর অনির্দিষ্ট রাখছে। তারাবির নামাজ নির্দিষ্ট করা রাসূলের দরকার ছিল না, মানুষ যেটা নিয়ে এক তালাব নাই সেটা পড়ে না, নামাজ পড়ে না, পাঁচ অক্ত পড়ে না, তারাবি নিয়ে তারাতারি করে, তারাবি আটটা কাতা বেশ, অথচ ওইটা বেদরকারি জিনিস, কারণ তারাবি যদি কেউ নাও পড়ে তাহলে কি তার গুণা হবে? আমার তারাবি আরেকজন ভাই সকালে রিক্সা নিয়ে গেছে সন্ধ্যায় রিক্সা চালায় আসে, তার তারাবি এটা এক জিনিস, ওই লোক ১০ মিনিট দাঁড়ানো আর আমি ১ ঘন্টা দাঁড়ানো সমান না, ওই লোক ১০ মিনিটের পজিটা আমার ১ ঘন্টা থেকে বেশি, আল্লাহ পাক বলে বলে খালি ওই রাকাত আর সময় দেখে হিসাব দেন না, আল্লাহর কাছে সব ক্যালকুলেশন আছে, বুঝতে পারছেন? এই জন্য যদি আল্লাহ পাক নির্ধারণ করে দিতেন ২০ টাকা, তাহলে ওই লোকটার জন্য কি অবস্থা হতো দেখেন, যে লোকটা সারাদিন এই গরম মধ্যে কঠিন পরিশ্রম করে বাধা বাজারে কাজ করছে, এই লোক রাত্রে আসি এই দেড় ঘন্টা দু ঘন্টা তার আগে পড়তো, তার অবস্থাটা কি হইতো? আল্লাহ পাকের জন্য নির্ধারণ করেন নাই, রাসূল নির্ধারণ করেন নাই। এই জন্য এই যে বিভিন্ন রকমের রাকাত সংখ্যা আসছে, এটার কারণ কি? এটার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আট রাকাতে পুরো রাত চলে যেত, এশার পরে শুরু করলে ফজর উঠতে হতো, ধরো আট রাকাতে আট ঘন্টা। তো সাহাবায়ে কেরামের যুগও এইভাবে গেছে। তো সাহাবায়ে কেরামের শেষ দিকে এসে কয়েকজন সাহাবী চিন্তা করলেন যে এইভাবে এত লম্বা কাল এটা অনেক কষ্টকর, এটা আর একটু ছোট করা দরকার, যারা ছোট হবে রাকাত বেড়ে যাবে। তো তখন মক্কাতে যারা ছিলেন মক্কার যারা চিন্তা করলেন যে আট টাকার থেকে আমরা এখানে বিশ্বাকাতে নিব, ক্যারাতটা কম হবে কিন্তু সময়টা ওই পরিমাণ থাকবে, রাকাত বাড়বে ক্যারাত কমে যাবে প্রত্যেক টাকা। তারা আবার কি করছে, চার টাকা পড়ার পরে একটা তাওয়াব করতো, আবার চার টাকা পড়তো আরেকটা তাওয়াব করতো, আবার চার টাকা তারা, তাহলে বিশ টাকা তারা নিয়েও হইতো চারটা তাওয়াব হতো। আচ্ছা মদিনাতে যারা ছিলেন তখন মসজিদে নববীর ইমাম ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার পিছনে অনেক বড় বড় তাবেঈনরা নামাজ পড়তেন। এখন ইমাম মালিক চিন্তা করলেন এবং মদিনার তাবেঈনরা চিন্তা করলেন যে আমলের ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকবো কেন, তারা বিশ টাকাতো পড়ে আবার চারটা তাওয়াব করে, আমরাও যদি বিশ টাকা পড়ি বিশ টাকার সমান যেটা তাওয়াব চারটাতে করি হচ্ছে সেটা পাবো কি বলেন, এটা আগে গেছে না? ওনারা কি করছে, ওই চারটা তাওয়াবের পরিবর্তে চার সাড়ে ১৬ রাকাত ১৩০ টাকা তখন মক্কাতে তারা নিহত বিশ্বাকাত মসজিদে নববীতে হয়তো ১৩০ টাকা তো এইভাবে মসজিদে নববীতে ১৩০ চলছে দীর্ঘদিন। যুগের পরিক্রমায় এক এক যুগে এক এক শাসক, এক একটাকে উদ্বুদ্ধ করছে, কোন শাসক এসে হানাফি মাযহাব উদ্বুদ্ধ করছে, কোন শাসক এসে আবু খারিজিদের উদ্বুদ্ধ করছে, এক এক যুগে এক এক রকমের, কেউ শিয়াদেরকে উদ্বুদ্ধ করছে। বিভিন্ন সময়টার অবদল হয়েছে, ওই যে হইতে সর্বশেষ তুর্কি যুগে এসে বিশ্বাকাত ছিল। তো যেহেতু বিশ্বাকাতেরও দলিল অনেকগুলা দলিল আছে, যদিও দলিল তৈরি কিন্তু দলিল তো আছে, এই জন্য সৌদি সরকার সৌদি আরবের সব মসজিদে আট টাকা কিন্তু এই দুই মসজিদে ওনারা পরিবর্তন করেন না, এই দুই মসজিদে অনেক কিছু পরিবর্তন করেন না। রবি সাজানো কবরের উপরে ঘর বানাই দিচ্ছে এটা তারা ভাঙেন না, কিন্তু কবরের উপরে ঘর বানানো এটা মুসলিম বিশ্বে এটা নিয়ে বিভিন্ন ধরনের এমনি তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সকল নিজের কবর ধ্বংস করে দিচ্ছে এই করছে সেই করছে, কবর ভাগ্যে তাই তাই করে মুসলিম দেশ গুলো বিদ্রোহ শুরু করে দিল। এই জন্য তারা অনেকগুলো কাজ মসজিদে হারামে নবীতে হাত দেন নাই, এখনো তুর্কিদের ওই যে ভাঙ্গা সুরা ইয়াগুলো এখনো আছে, হারাম আছে না সামনে দিয়ে দেখছেন না ইয়াগুলো তুর্কি আমাদের এখনো রেখে দিচ্ছে। এই জন্য তারা বিশ টাকা তারা বিপদটা তো গুণা নেই, তারা বিতর নফল নামাজ সুন্নত নামাজ আপনি যা পড়বে সারা রাত পড়েন নামাজ, এগুলো হলো সলাতুল্লাইল মাস নামাজ না, দু রেখাত করে আসার পরে শুরু করেন সারা রাত পড়েন কোনো অসুবিধা নেই। বিশ্বাকাত যদি হয় অসুবিধা কি, এটা তো কোনো গুণার কাজ না, এই জন্য ওনারা এখানে হাত দেন। কোন ইমাম অথবা কোন মুসলিম ব্যক্তি যদি অস্পষ্ট শরীর বেলাতে লিপ্ত থাকে তাহলে তাকে সালাম দেওয়া তার পিছনে সালাম আদায় করা যাবে কি? যদি অস্পষ্ট শেরকে আকবার করে, শেরকে আসলাম না, যদি শেরকে আকবার করে আর আকিদার মধ্যে যদি বেদাত থাকে, আমলি বেদাত না আকিদার বেদাত যদি থাকে তাহলে তাকে সালাম আদায় যাবে না, তার পিছনে সালাম আদায় করা যাবে, কারণ বেদাতিকে সম্মান করলে ইসলামকে ধ্বংস করার কাজে সহযোগিতা করা হয়। এই বেদাতি বলতে ওই ছোটখাটো দুই একটা একতলাবি যেগুলো সুন্নত এগুলা না, এগুলো হলো আকিদার বেদাত এবং শেরকে আকবর। আমরা কি এখন শেষ জমানা অবস্থান করছি? শেষ জমানা তো নবী সাল্লাল্লাহু থেকে শেষ জমানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়াসাআতু কা হাতাইনি, আমি এবং আমাদের ভাবে, অর্থাৎ আমার পরে কোনো নবী নাই রাসূল নাই কিছু নাই, আমার পরে আছে কে? আমরা তো শেষ জমানায় আছি, মোহাম্মদ নাম রাখা যাবে কি? মোহাম্মদ নাম রাখা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম রাখা কারো জন্য নিষিদ্ধ নয়, মোহাম্মদ রাখা যাবে আহমদ রাখা যাবে এগুলো নিষিদ্ধ, আল্লাহর নামে কোনো নাম রাখা যাবে না, তবে আল্লাহর নামে রাখা যাবে আব যোগ করতে হবে, পুরুষ হলে আব নারী হলে আমার, আমার যোগ করে নাম রাখা পারে, কিন্তু শুধু আল্লাহর যে সিফাতে নামগুলো সেগুলো দিয়ে সেগুলো শুধু নাম রাখা পারে না। যে সুবহানাক আল্লাহ আচ্ছা ভাই আগে বলছে যে তাবিজগুলো আসলে দুই ধরনের তাবিজকে আমাদের তাবিজের আলোচনা আছে দীর্ঘক্ষণ, তাবিজ আবার বুঝতে হবে। তাবিজ মানে তামিমা, তামিমাটাই সে তাবিজ সেরেক না। তা আমাদের দেশের তামিমাটাই তাবিজ নামে পড়েছে, সমস্যা হয়েছে এই জায়গায়। তো তাবিজটা দুই ধরনের, এক ধরনের তাবিজের ভিতরে শেরকে আকবর আছে, শেরকে আসগর আছে। শেরকে আকবর হলো লেখার সময় কোরআন ছাড়া অন্য কিছুতে লিখছে, বিভিন্ন শেরকি কথাবার্তা লিখছে, এরকম যদি তাবিজ লেখে এবং লাগায় এটা হবে শেরকে আকবার। আবার তাবিজ দিছে কোরআন দিয়ে, কিন্তু তাবিজকে যদি ক্ষমতার কেন্দ্রবিন্দু মনে করা হয় সেটাও শেরকে আকবার। কিন্তু তাবিজ দিছে একজন ব্যক্তির তিন চারটা নামও থাকতে পারে। আর মোহাম্মদ তো আমাদের দেশে তো ওই যে একসময় হিন্দুদের নামের অনুকরণে স্ত্রী আগাইত মুসলমানরা, এই জন্য ওই যুগের নায়িকারা বলছে যে স্ত্রীর পরিবর্তে মোহাম্মদ। আরব দেশে এখনো একজন আরেকজনের ডাকে মোহাম্মদ আহমদ, আসলে নাম যারা রাখে ও কারণ যারা দেখে তারাই মোহাম্মদ, যারা দেখে তারাই আহমদ। সবাই ডাকে দোকানে যাই কয়ে ইয়া মোহাম্মদ ইয়া আহমদ, সবাই আহমদ আর মোহাম্মদ। তা আমাদের দেশে এরকম মোহাম্মদ লাগানো হইতো, তো এই জন্য এটা লাগালে কোনো অসুবিধা নেই। তবে বর্তমানে যেহেতু শ্রী প্রচলন নাই এজন্য আর মোহাম্মদ না লাগাইলে কোনো অসুবিধা নেই। আমাদের সময় তো শেষ, আরো দশ মিনিট বেশি হয়ে গেছে, প্রশ্ন করে ব্যক্তিগত ভাবে করিয়ে এখন আর শেষ করে দিই আমরা। জি জি আচ্ছা জি, বাইরে যেহেতু বাতাস না শুনিয়েও পরিবেশে সর্বাধিক সহি মানে যারা ওলামায়ে মদিনা, আমরা কিন্তু অনুসরণ করি কাদেরকে? ওলামায়ে মদিনা। আমরা নিজে নিজে বাংলা বুখারি পড়ি আমল করি না, আমরা কোনো তাফসীর পড়ি পড়ি আমল করি না, ওগুলো পড়ি এলেম শিকার জন্য, আমাদের আমলের সাথে হাদিসের সাথে মিল আছে কিনা এগুলো দেখার জন্য। কিন্তু আমরা মূলত ফিকহি মাসালা মাসাইলে আকীদার ক্ষেত্রে আমরা এতবা করি মদিনার ওলামায়ে কেরাম দেখি, ওলামায়ে মদিনা। সুতরাং মদিনার ওলামায়ে কেরাম বিতিরের যে সহি পদ্ধতিগুলো বর্ণনা করছে সহি হাদিসের আলোকে, সেগুলোর মধ্যে দুটো পদ্ধতি হল যে প্রথম পদ্ধতিটা হলো তিন রাকাত দিতে পড়বে, তার মধ্যে মাঝখানে দুই রাকাত পরে বসার পরে সালাম ফিরে দেবে, সালাম ফিরিয়ে তারপর উঠে আরেকটা কাতা দেখবে। এটা হলো একটা সহি পদ্ধতি। আরেকটা সহি পদ্ধতি হলো মাঝখানে কোনো বৈঠক হবে না, একটা না তিন রাকাত, তিন রাকাত হবে এক বৈঠক, লাস্ট বৈঠক হবে, মাঝখানে কোনো বৈঠক হবে না, দুই রাকাত পরে দাঁড়িয়ে দেবে। আর ওই আমাদের দেশে একটা উল্টা তাক দিতে লাস্ট হচ্ছে না, পড়ার সময় হাত তুলতেন, হাত তোলাটাই উত্তম, আর না তুললে অসুবিধা নেই। আর এটা রুকুর আগেও দোয়া মনত পড়তে পারবেন, রুকু থেকে উঠেও দোয়া মনত পড়তে পারবেন, দুটাই আছে। এটা হলো বিতরের নামাজের সহি পদ্ধতি। আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা পদ্ধতি ফলো করলে এটা সহি হবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক। আপনারা কি সবাই দোয়া করছেন? জি জি, এই দোয়া পড়া ছাড়া উঠা যাবে না। কোনো মাসলিসে বসলে মাসলিসে উঠার সময় এই দোয়াটা পড়তেন, আমার সাথে সাথে পড়েন সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এটাকে বলা হয় কাফফারাতুল মাজলিস এই মাজলিসে যত গুনাহ কাটা হবে এর দ্বারা আল্লাহ মাফ